السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار আল্লাহ ফাকরুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার দ্বারা আমাদেরকে হেদায়েত দান করেছেন সালাত ও সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যার উপর দীর্ঘ 23 বছরে এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি আজকে 21 যুলকাদা 1431 হিজরি এই জুমার দিনে মোবারক দিনে তাফসীর শুরু করব সূরাতুল হাসরের এই সূরার নাম হচ্ছে সূরা আল হাসর হাসর মানে সমবেত করা একত্রিত করা এজন্য আমাদের দেশের মানুষরা বাংলা ভাষায় হাসরের মানে বুঝে এবং বলে বলে না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ এবং জিনকে কিয়ামতের দিনে একত্রিত করবেন সমবেত করবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে এসেছে আছে এখন বর্তমানে আসবে মুসলিম কাফের সৎ অসৎ সকলকে আল্লাহ পাক সেখানে একত্রিত করবেন এই জন্য হাসর বলা হয় হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় হাসর শব্দটি উল্লেখ করেছেন লিআউয়ালিল হাসর দ্বিতীয় আয়াতে এই শব্দটিকে দিয়ে নামকরণ হয়েছে এই সূরার এই সূরার আর একটি নাম রয়েছে সাহাবায়ে কেরামদের মাঝে প্রসিদ্ধ ছিল সূরায়ে বনী নাজির তারা বলতেন এই সূরা মদিনায় নাজিল হয়েছে এখন আয়াতগুলি বড় বড় এটি একটি লক্ষণ মাদানী সূরা বা মদিনায় যেসব আয়াত বা সূরা নাজিল হয়েছে তার মদিনায় এসে বদর যুদ্ধ হওয়ার কয়েক মাস পরে ঘটনা ঘটে এই বনু নাজির ইহুদি গোত্রের সাথে আর সেই সময় এই সূরা নাজিল হয় অর্থাৎ দ্বিতীয় হিজরির শেষ দিকে অথবা তৃতীয় হিজরির প্রথম দিকে এই সূরা নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরার নাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সূরাতু বনি নাজির এই সূরা হচ্ছে সূরায় বনি নাজির নাজির গোত্রের সূরা মানে নাজির গোত্র সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন তখন সেখানে পাঁচটি গোত্র বসবাস করত পাঁচটি গোত্র বসবাস করত আর আরেকটি নতুন দল আসলেন তাদের নাম মুহাজিরিন মুহাজিরিন অধিকাংশ কোরাইশ বংশের কোরাইশ ছাড়াও মক্কায় যারা অন্যান্য গোত্রের লোকেরা থাকত এবং ইসলাম কবুল করেছিলেন তারা সাহাবাই কেরাম তারাও হিজরত করে আসলেন এই দলটির নাম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মুহাজিরিন আর মদিনায় যেসব গোত্র বংশ বসবাস করত তারা পাঁচটি গোত্র ছিল যার এই সম্পর্কে জানা আছে সিরাতুল নবী নবী সাল্লামের সিরাত সহিহ সিরাত কেউ পড়েন দেখি হাত উঠান্ত কেউ পড়েন কিনা শুধু মাঝে মধ্যে না শুরু থেকে শেষ পর্যন্ত কেউ পড়েছেন নবী করিম সাল্লামের সিরাত জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত কেউ পড়েছে এমন কোন বান্দা আছে কিনা মাশাআল্লাহ অনেক হাত উঠছে তাহলে জিজ্ঞাসা করি নবী সাল্লামের মক্কি জীবন আর মাদানী জীবন মদিনার জীবনে মদিনা যখন তাশরিফ নিয়ে আসলেন হিজরত করে তখন এখানে এসে দেখলেন যে পাঁচটি গোত্র আছে এই গোত্রগুলির নাম কি আওস একটি না দুটি গোত্র দুটি গোত্র, আওস একটি গোত্র, খাজরাজ একটি গোত্রের অংশ, দুটি, এই দুটি গোত্র পৌত্তলিক ছিল, মুশরিক ছিল, এরা পুতুল পূজারী ছিল মক্কার মুশরিকদের মতো, কুরাইশদের মতো। হ্যাঁ, ইয়াহুদীদের গোত্র, ইয়াহুদীদের গোত্র কয়টি? তিনটি গোত্র ছিল ইয়াহুদীদের, ইয়াহুদীদের গোত্র ছিল তিনটি, একটি হচ্ছে বানু কুরাইজা, কুরাইজা গোত্র, বানি মানে আওলাদ, বানুন বানিন আল মাল ওয়াল বানুন, ইবনুনের জামা হচ্ছে বানুন, আর ওটার জামা সালেম বানিন হয়ে যাবে তখন গিয়ে, তো বানু কুরাইজা অর্থাৎ কুরাইজা বংশের লোকেরা। আর বানু নাজির তো বললাম, নাজির গোত্রের লোকেরা ইহুদি, আর বানু কাইনুকা, বানু কাইনুকা এরা সোনার ছিল, সব স্বর্ণকার, সোনা চাঁদির কাজ করত। এই তিনটি গোত্র ইহুদি ছিল, ইহুদিরা ব্যবসায়ী ছিল, আর এরাই ছিল পুঁজিপতি, পয়সাওয়ালা। তখনকার আওস খাজরাজ এরা চাষাবাদ করত, খেজুরের বাগান ছিল মদিনায় তখনও, এখনো আছে, আর খেজুরের চাষাবাদ করত ওরা। ইসলাম যারা কবুল করেছিলেন তারা কোন কোন গোত্র থেকে? আওস এবং খাজরাজ থেকে। ইসলাম কবুল করার পরে তাদের নাম হয়েছিল কি? আনসার। তাহলে মুসলিম সমাজ তৈরি হল মদিনায় এই দুটি গোত্র নিয়ে। এটা হচ্ছে মহাজিরিন গোত্র, মানে বিভিন্ন বংশ হল মহাজিরিন, যারা মক্কাতে হিজরত করে আসা লোক, সাহাবায়ে কেরাম, আবুবকর সিদ্দিক, ওমর, ওসমান, এইভাবে যত সাহাবায়ে কেরামরা হিজরত করে এসছেন রাদি আল্লাহ তাআলা আনহুম আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগে পরে। আর আরেকটি দল হল যাদের নাম হল আনসার, আওস এবং খাজরাজ, এই পৌত্তলিক মুশরিক গোত্র থেকে যারা ইসলাম কবুল করলেন তাদের নাম হল আনসার। আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনে করিমে মহাজেরিন আর আনসারের কথা উল্লেখ করেছেন, করেননি মাহফুজ সাহেবরা? হ্যাঁ, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক এদের নতুন নাম দিলেন, এই নাম কিন্তু তার আগে ছিল না। আনসারীদের নাম ছিল আওস বংশ, খাজরাজ বংশ। হ্যাঁ, মুহাজিরিন যারা মক্কাতে হিজরত করে আসেন আল্লাহ পাক তাদেরকে নতুন লাকাব উপাধি দিলেন মুহাজিরিন, তাদের নাম ছিল হয় কোরাইশ বংশ ছিল আর না হলে অন্য কোন বংশ নাম ছিল। এই ইহুদি গোত্রগুলি এরা ইসলাম কবুল করল না এক দুজন ছাড়া, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তাআলা আনহু, ইহুদিদের বড় আলেম ছিলেন, বড় আলেম তাওরাত ইনজিলের, তিনি এসে ইসলাম কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসলেন, প্রথম যখন শুনলেন যে এসেছেন মুহাম্মদ বলে একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি নবী রাসূল হওয়ার দাবি করছেন, আর লোকজন খুব ভিড় জমিয়েছে, যাই আমিও দেখে আসি, দেখতে আসলেন, সে বুখারী হাদিস রয়েছে, আসার পরে দেখলেন, বলছেন পরে ইসলাম কবুল করার পরে যে আমি চেহারাতে নজর পড়তেই আমার ইয়াকিন হয়ে গেল, দেহ বিশ্বাস হয়ে গেল যে হাজ আল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযাব, এই মুবারক চেহারা মিথ্যুক চেহারা নয়, মিথ্যুক চেহারা নয়, সত্যবাদী চেহারা। ইহুদিদের আলেম আল্লাহ পাক তাকে হিদায়াত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছু কথা লোকজনকে শোনাচ্ছিলেন, সেগুলি তিনি বর্ণনা করলেন। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি, যে ইহুদি গোত্রগুলি তারা ইসলাম থেকে যখন পিছিয়ে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সে একটি চুক্তি সম্পাদন করলেন তাদের সাথে, শান্তি চুক্তি, যে আমরা মদিনার অধিবাসী, এখন যারা মুসলিম তারাও, যারা আওস খাজরাজদের মধ্যে অল্প কিছু যারা ইসলাম গ্রহণ করেনি তারাও, মুশরিক পৌত্তলিক আছে তারাও, আর ইহুদি যারা আছে বানু নাজির, বানু কাইনুকা আর বানু কুরাইজা, তিন গোত্রের সাথে পৃথক পৃথক চুক্তি সম্পাদন হল যে আমরা সকলে মদিনার অধিবাসী, সুতরাং বাইরে থেকে যদি মদিনার উপর কোনো আক্রমণ হয়, হামলা হয়, সবাই মিলে আমরা তা প্রতিহত করব, এবং একসাথে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, হামলাকারীদের বিরুদ্ধে আমরা আপোষে লড়াই করব না, বিশ্বাসঘাতকতা করব না, একে অপরের নিরাপত্তার ক্ষেত্রে এখানে মদিনায় বসবাসের ক্ষেত্রে সহযোগিতা করব, নিজ নিজ ধর্মের উপর থাকবে, কিন্তু কেউ কারো হস্তক্ষেপ করবো না, কেউ কারো ক্ষতি করবো না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবো না ইত্যাদি সব চুক্তি স্বাক্ষরিত হইল। বদরের যুদ্ধের পরে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি দল আসল, এসে মিথ্যা কথা বলল যে কিছু বংশ বাইরে বেদুইন এলাকায় মুসলিম হয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, তাদের শিখাবার মতো কেউ নেই, সুতরাং কিছু আপনার যে সাথী সঙ্গী রয়েছে যারা কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখে, দ্বীন সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাদেরকে আমার আমাদের সাথে দেন, ওখানে গিয়ে কোরআন দ্বীনের শিক্ষা দিবে, তালিম দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরাম যারা হাফেজে কোরআন ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তারা সাহাবায়ে কেরাম কোরআন সম্পর্কে পণ্ডিত ছিলেন, তাদেরকে পাঠিয়ে দিলেন। তারা নিয়ে গিয়ে রাস্তায় আগে থেকে ষড়যন্ত্রের জাল তারা পেতে রেখেছিল, উদ্দেশ্য ছিল যে ক্ষতিগ্রস্ত করা। আক্রমণ করলো, অতর্কিত হামলা হল, 70 জনের মধ্যে 69 জনকে সেখানে হত্যা করে দিল তারা। বীরে মৌনার, মৌনার কূপ বা মৌনার কুয়া বলে এই ঘটনা মশহুর আছে সিরাতের কিতাবে, বীরে মৌনার ঘটনা। 70 জনের মধ্যে 69 জন শহীদ হয়ে গেলেন। একজন সাহাবি আমর ইবনে উমাইয়া আদ-দামরি খোড়া মানুষ ছিলেন, তারপরেও তিনি লুকিয়ে পাহাড়ের আড়ে হয়ে গিয়ে কাফেরদের নজর থেকে বাঁচতে পেরে তিনি মদিনা ফিরে আসেন। রাস্তায় যখন ফিরে আসছিলেন তখন কাফের গোত্রের আমের বলে একটি গোত্র ছিল, কাফের গোত্র, তাদের দুইটি লোককে সামনে পেলেন গাফিল অবস্থায়, হয়তো তারা আরাম বিশ্রামে ছিল। আমাদের 69 জনকে তারা খুন করলো, তারা হাফেজ আলেম, তারা আল্লাহর মেঘ বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, তাদেরকে হত্যা করলো, সুতরাং এই কাফের দুটোকে আমি সেরে দিই। সেই খোড়া সাহাবি দেখেন, এ হচ্ছে বীর মুজাহিদের, এই দুটোকে আমি সেরে দিই, এতে দেবহত্যা করে মদিনায় ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে ওহির দ্বারা খবর হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 69 জন সাহাবি এবং আলেমে দ্বীন হাফেজ কোরআন তাদেরকে শহীদ করা হয়েছিল, এর উপর এত মর্মাহত হয়েছিলেন যে তিনি কেঁদে ফেলেছিলেন এবং এত শোক তার হয়েছিল যে কানাতা সাহারান এক মাস ধরে কনুত করেছিলেন, বদ্ধ করেছিলেন কাফের গোত্রগুলির উপর, যে কাফের গোত্রগুলি এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং এই সাহাবাই কেরাম আলেমে দ্বীনদেরকে শহীদ করেছিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ক্ষান্ত হও, নবী সাল্লাল্লাহু আলাইহি এক মাস কনুত বদ্ধ করার পরে তিনি কনুত ছেড়েছিলেন। দেখা গেল যে আমের গোত্র যে দুটি লোককে মেরে আমের নমাইয়া বাঙালি চলে এসছে ভুল হয়ে গেছে, কারণ আমাদের চুক্তি আছে কার সাথে, ইহুদিদের সাথে, বনু নাজির, কায়নুকা আর এই বনু কুরাইজার সাথে, আর বনু নাজিরের বন্ধু গোত্র, মিত্র গোত্র, তখন এক গোত্র অন্য গোত্রের সাথে মিত্রতা রাখত, মিত্রতার চুক্তি থাকতো যে আমরা তোমাদের বন্ধু, সুতরাং বিপদে আপদে আমরা তোমাদের সাহায্য করবো, তোমরা আমাদের সাহায্য করবে, একে আরবি ভাষায় হালিফ বলা হয়, হালিফ, বন্ধু গোত্র শপথ করে থাকতো যে দেখো আমরা তোমরা এক, যদিও বংশ আলাদা আলাদা। তো বানু আমের গোত্রের সাথে বন্ধুত্ব ছিল বানু নাজির গোত্রের, যখন বন্ধুত্ব আছে তাহলে এই যে এদেরকে মেরে দিয়েছে আমরি, তাহলে এদের রক্তপণ্ডিত হয়ে ভুল করে মারা হয়েছে, আমাদের এটা চুক্তির খিলাফ হচ্ছে, ওদের বন্ধুদেরকে মারা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু নাজিরদের কাছে গেলেন যে দেখো তোমাদের বন্ধু এই দুজনকে আমার সাহাবি ভুল করে মেরেছে, যদিও 69 জনকে ওরা বা অন্যরা মিলে শহীদ করেছেন, এদের আমরা রক্তপণ দেব। এই ক্ষেত্রে আলাপ আলোচনার জন্য বানু নাজির এলাকা মদিনা মুনাওয়ারার পূর্ব দিকে, যেদিকে বর্তমান হারা শারকিয়া বলা হয়, মদিনা সম্পর্কে যাদের জ্ঞান আছে তা বুঝতে পারবেন, হারা শারকিয়া পূর্ব দিক, মসজিদ নবী থেকে মদিনার পূর্ব দিকে এর এলাকায় বসবাস করত কয়েক মাইল বা কয়েক কিলোমিটার দূরে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তাদের মহল্লায়, যাওয়ার পরে আলোচনা শুরু করলেন যে দেখো এরকম হয়েছে, সুতরাং আমাদের একটা আলাপ আলোচনা হয়ে যাক, আর তারপরে মীমাংসা আমরা রক্তপণ দেওয়ার ব্যবস্থা করব। ওরা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করল যে মোহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিমের সাথে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, তারাও ছিলেন, আরো হয়তো কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। সিরাতে লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে, এই ঘটনার তারা ষড়যন্ত্র করল ভিতরে ভিতরে, বসতে দিল খুব আদব এহতেরামের সাথে, সম্মানের সাথে, আসেন আসেন বসেন, বসার জন্য বিছানা দিল কিন্তু একটা দেয়ালের পাশে, একটা বাড়ির দেয়ালের পাশে। আর আপোষে আলোচনা করলো যে আমাদের মধ্যে কি আছে ওইরকম বীর বাহাদুর যে এই ছাদের উপর উঠবে ঘরেতে আর বড় পাথর ভারী পাথর নিয়ে উঠবে আর উঠার পরে মোহাম্মদের মাথার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর ফেলে দিবে আর আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কোন সমস্যা আর থাকবে না। এই মোহাম্মদ সবচেয়ে বড় সমস্যা। ইহুদিদের শত্রুতা, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার চেষ্টা করেছে একবার না, এই একবার চেষ্টা, আর একবার ইহুদি বাড়িতে ওই যে বিষের খাবার বিষ মাথা খাবার দিয়ে খুন করার চেষ্টা করেছে। তার আগে অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, আমি ইয়াকতুলুন আল আমবিয়া আল্লাহ পাক কোরআনে করিম বলেছেন। এ হচ্ছে ইহুদিদের বদ চরিত্র, যারা নবী রাসূলগণকে খুন করতে পারে, খুন করার প্রয়াস চালাতে পারে, তারা কি ফিলিস্তিনিদের সাথে মুসলিমদের সাথে কোনো ভালো সংযোগে আসতে পারে? কখনো আসতে পারে না। সুতরাং যারা ভাবছে যে এদের সাথে টেবিলে বসে অথবা মধ্যস্থতা করে মাধ্যম ওই বড় সুপার পাওয়ারকে ডেকে নিয়ে এসে আমরা একটা সমঝোতায় চলে আসবো, এগুলি সব ভুয়া কথা, হতেই পারে না, অসম্ভব কথা। আল্লাহ রাব্বুল অস্বীকার করেছেন, হতেই পারে না। ইহুদিদের সাথে এইরকম কোন সমঝোতা হতে পারে না, তাদের সাথে সমঝোতা হচ্ছে আল্লাহ রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ করা। এবং তখন সাহায্য আল্লাহ পাকের নেমে আসে, সেই মুসলিমের রেওয়ায়েত রয়েছে যে গাছও সাহায্য করবে পাথরও সাহায্য করবে, হাজারন ওয়াশ হাজারন, পাথর গাছ সাহায্য করবে আর বলবে যে ইয়া মুসলিম হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা, তাল হাজা ইহুদি মে ওয়ারাই, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, গাছগুলো আমার পিছনে লুকিয়ে আছে, পাথরগুলো আমার আড়ে লুকিয়ে আছে, ফাকতুলহু, মারো একে, মারো একে, হত্যা করো। এই সাহায্য ইনশা আল্লাহ তাআলা নিয়ে আসবে। এর জন্য আমাদেরকে মানসিক আর অন্যান্য দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক উম্মতে মুসলিমাতে যেন তৌফিক দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, আচ্ছা কে পড়বে? আমর ইবনে জাহাশ বলে এক বদবخت ছিল, সে বদনসিব বলল যে আমি আমি পারব। আর সে প্রস্তুতি নিল বড় পাথর নিয়ে চড়বে, এর মধ্যে সাথে সাথে সাত আসমানের ওপর থেকে ওহী চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মারার জন্য ষড়যন্ত্র হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে তারা চড়তে যাচ্ছে ছাদের উপর বড় পাথর নিক্ষেপ করার জন্য, তাদের এখান থেকে সরে পড়বে। পাশে বসে আছেন আবু বকর উমর, কাউকে বলার সময় নেই, বললে অসুবিধা হইতে পারে, ধরে নিতে পারে, ওরা টের পেয়ে যেতে পারে, যারা পালাচ্ছে ধরো ঘেরো, ঘেরাও করো, তাই না? কারণ গোত্র মদিনা থেকে দূরে, সেখানে কোনো মুসলিম নেই এবং সব ইহুদি গোত্র, সব ইহুদি ইসলামের শত্রু। নবী করিম চুপচাপ সেখান থেকে উঠে পড়লেন, লোকেরা ভাবল যে হয়তো তার জাহাজাতের প্রয়োজন হয়েছে, একটু বাইরে দিকে যাচ্ছেন, তিনি সেখান থেকে টান দিয়ে দ্রুত মদিনায় এসে হাজির। কিছুক্ষণ হয়ে গেল, যদি কাজা হাজাতে গিয়ে থাকেন তো আসেন না কেন, তারাও সেখান থেকে ধীরে ধীরে উঠে গেলেন, উঠে চলে আসেন। মদিনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে প্রস্তুতি নাও, বনু নযীর বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারী করেছে, সুতরাং আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদে বের হইতে হবে। এই গাজওয়ায় বনু নযীর, বনু নযীরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হল। তারপরে তাদের সাথে যুদ্ধ না হয়ে তারা যুদ্ধ করতে আর প্রস্তুত হল না, প্রথম দিকে তারা মেনে নিতে হইত, কিন্তু মুনাফিকরা সবসময় কিন্তু মুনাফিকরা ইসলামের ক্ষতি করে থাকে। আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক যখন জানতে পারলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি বর্ণনাজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, ওদের অবরোধ করার, ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন, তখন লোক মারফত জানিয়ে দিল সে যে দেখো তোমরা তোমরা ভয় করিও না, মোহাম্মদ আর তার সাথীদেরকে ভয় করেন, আমরা তো আছি। এই আওস খাজরাজ গোত্রের মুনাফিক যারা ছিল এরা বলল আর ওদের রাইসুল মুনাফিক কি মুনাফিক বিন আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা আছি, যিনি তোমাদের অবরোধ করে আমরা তোমাদের সাথে, তোমাদের কেল্লাতে তোমাদের দুর্গে থাকবো, যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হয় তো অস্ত্র ধারণ করো তোমাদের পক্ষ থেকে আমরা, সুতরাং পারবে কোথায়, তোমরা তো আছো, ইহুদিরা তো আছোই, আর আমরা তো সাথ দেবো এই দিক থেকে, দুই দিক থেকে পিছিয়ে দেবো ওদেরকে, সুতরাং তোমরা নত হবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন তারা বলল যে ঠিক আছে আমরা যুদ্ধ করবো, দুর্গে ঢুকে বলল ইহুদিরা, ইহুদিরা আর মানতে রাজি হলেন, সমঝোতে আসতে রাজি হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অবরোধ করলেন, দশ দিনের সময় দিলেন, দশ দিনের মধ্যে তোমরা যদি নেমে আসো এবং তোমরা যা বলা হচ্ছে তোমাদেরকে শুনে নাও, তাহলে ভালো কথা, না তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কিন্তু তারা রাজি হল না, কারণ মুনাফিকরা তাদেরকে যখন সাহস দিল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনু নাজির গোত্রের কেল্লাগুলি দুর্গগুলি ঘেরাও করলেন। আর ঘেরাও করে রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন যে এদেরকে লাঞ্ছিত করার জন্য, এদেরকে অপদস্থ করার জন্য, আর এরা যাতে করে বাধ্য হয় দুর্গ থেকে বেরিয়ে আসতে নেমে আসতে, এই জন্য এদের খেজুর বাগানগুলি আছে খেজুর গাছ কিছু কাটো, কেটে ফেলে দাও, আর কিছু জ্বালিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার জিন্দগিতে আল্লাহর হুকুমে এই কাজটি করেছেন, যা এই সূরার একটি আয়াতে আসছে। যখন আগুন লাগিয়ে দেওয়া হলো কিছু গাছ আর কিছু গাছ কেটে দেওয়া হলো, তখন ইহুদিরা বলতে লাগলো, মুনাফিকরা বলতে লাগলো যে মোহাম্মদ শান্তির কথা বলে, শান্তির কথা বলে, আবার গাছে আগুন লাগায় খেজুর গাছে যাতে আমাদের রুমি রয়েছে আর গাছগুলি কেটে ফেলে দিল, এটা কি ভালো কাজ? তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত নাজিল করলেন যে আর সামনে আছে মা কাতাতুম মিল্লিনাতিন আও তারাকতুম মুহা কায়িমাতান আলা উসুলি ফাবিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে যা হয়েছে, ওয়ালিউখযিয়াল ফাসিকিন, আর পাপিষ্ট অপরাধীদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য হয়েছে। কারণ এতে লাঞ্ছিত অপদস্থ হবে যে আমাদের জমির যে খেজুর বাগান রয়েছে তা কেটে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বেরোতে পারছি না, আমরা আর সামনে গিয়ে দাঁড়াতে পারছি না, আমরা প্রতিবাদ জানাতে পারছি না, লাঞ্ছিত অপদস্থ যাতে হয়। তো এখন তাফসীরের দিকে ফিরে আসি। এইভাবে বনু নাজির গোত্রের সাথে যে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ হল, ভঙ্গ করলো কারা? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ষড়যন্ত্র করল ইহুদিরা। আর ইহুদিরা এইভাবে একের পর এক বনু নাজির, বনু কাইনুকা, তারপরে বনু কুরাইজা, তারপরে এই সবগুলি গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করেছিল, আর তারাই চুক্তিগুলি ভঙ্গ করেছিল, বিশ্বাসঘাতকতা করে, শত্রুতা প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এক একটি গোত্রকে এক এক রকমের শাস্তি দিয়েছেন। বনু নাজির গোত্র যখন সমঝোতায় শেষ আসতে বাধ্য হল, সারেন্ডার হল বিনা কোনো অস্ত্র ব্যবহারে যুদ্ধে, তখন তাদেরকে বলা হলো যে তোমরা তোমাদের উটের পিঠে যা কিছু নিয়ে যেতে পারো নির্বাচিত হইতে হবে। আল জালা আরবি ভাষা বলে, জালা মানে নির্বাচন, জালাওয়াতান উর্দিতে জালাওয়াতান মানে দেশ থেকে বিতাড়িত হওয়া, মদিনা থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। কোথায় থাকবে? তোমরা খাইবারে গিয়ে থাকতে পারো, তখনও খাইবার পর্যন্ত ইসলাম পৌঁছেনি। সুতরাং খাইবারে ইহুদিরা শক্তিশালী ছিল, ওরা দেখলো যে আমাদের ভাই ইহুদিরা খাইবার আছে, খাইবারে আমরা চলে যাই। খাইবারে তাদেরকে নির্বাসিত করে দেওয়া হল মদিনা থেকে। এ হচ্ছে বনু নাজির ঘটনা। তোমরা তোমাদের উটের পিঠে যা কিছু নিতে পারবে নিয়ে যাবে, কিন্তু অস্ত্র ছাড়া, অস্ত্র নিতে পারবে না, আর এর বেশি কিছু নিতে পারবে না, তোমরা বেঁধে যা কিছু পারো নিয়ে যাও। আল্লাহ ফাকর রব্বুল তাদেরকে পার্থিব হালকা শাস্তি দিয়েছিল, হালকা শাস্তি। আল্লাহ পাক হত্যার শাস্তি দেননি, যেই শাস্তি বড় শাস্তি হত্যার দেওয়া হয়েছিল বনু কুরাইজা, বনু কুরাইজার অপরাধ খুব বড় ছিল, খন্দকের যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা, সুতরাং আল্লাহ পাক তাদেরকে বড় শাস্তি সাত আসমানের উপর থেকে দিয়েছিলেন। এবং এদের এই অপরাধে প্রথম অপরাধ করেছিল এই বনু নাজির, আল্লাহ পাক বলেন তাদেরকে এই হালকা শাস্তি দিয়ে মদিনা থেকে নির্বাসিত করেছিলেন। এখন আসা যাক তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আল্লাহ পাকের তাসবিহ দিয়ে, তারপরে এই বনু নাজিরের বিশ্বাসঘাতকতার ঘটনা এবং তারা যা করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন সম্পদ সম্পর্কে যে বিধান নাজিল করলেন সেগুলি উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, সুবহানাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাসবিহ পাঠ করি, পবিত্রতা ঘোষণা করি লিল্লাহি আল্লাহ পাকের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছুই আসমানে রয়েছে আর যা কিছুই জমিনে রয়েছে, আসমানে যা কিছু, যে কেউ নয়, তাহলে যা কিছু ফেরেশতা মানুষ জিন এছাড়াও যত বস্তু রয়েছে, সমস্ত বস্তু, কাঁচা বস্তু, শুকনো বস্তু, কারণ আমাদের বিরাতিদের কথা আছে যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ তৈরি করে, তাহলে কি শুকনো গুলি তৈরি করে না? আল্লাহ বলছেন মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, জমিনে যা কিছু আছে, শুকনো গুলো জমিনে, শুকনো কাঠ, এই পিলার, এই ঘর বাড়ি, এই যে এসিটা আছে, এই সব জিনিস যন্ত্র, এই যে টেবিলের কাঠ, চেয়ার টেবিল ইত্যাদি যা কিছু জমিয়ে আছে, সবকিছু তসলি করে। বিদাতিরা কবর মাজার কিছু বিদাত করে, যার ফলে ওরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই খেজুরের কাঁচা ডাল পুঁতি ছিলেন আর ওতে কবর আজাব হালকা ছিল, কি জন্য? ওই কাঁচা ডালে তসবি করত, কাঁচা ডালে, খেজুরের কাঁচা ডালে তসবি করত, আর সেই জন্য ওই তসবির ওসিলাতে, তসবির মাধ্যমে কি হতো, কবর আজাব হালকা হতো। যখন তসবিতে কবর আজাব হালকা হতো, তাহলে কবরের পাশে যদি কোরআনখানি করা যায়, একদল কোরআনখানি করে, কবরের পাশে যদি কুলখানি করা যায় তো কেন কবর আজ হালকা হবে না, কবরের পাশে যদি সূরা ফাতিহা কারো বার করি কেন কবর আজ হালকা হবে না। দেখছেন কেমন বিদাতের দরজা খুলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুইটি কবর, যে দুইটি কবরে আজাব হচ্ছিল ওহির মাধ্যমে জানতে পারলেন মদিনায়, আর কোন কবর না, দুইটি কবরে দুইটি ডাল পুঁতলেন এবং এই কথা বলেন যে এই ডালগুলি তসবি করবে সেই জন্যই আজাব হালকা হবে, বরং বলেছেন লাল্লাহু ইউখাফফ আনহুমা মা লাম ইয়াইবিসা, সহিহ বুখারী হাদিস। হতে পারে যে আল্লাহ পাক তাদের আজাবকে হালকা করবেন যতদিন পর্যন্ত এই ডালগুলি না শুকাবে, তো আজাব এই পিরিয়ড পর্যন্ত হালকা থাকবে। সময় নির্ধারণ করা হয়েছে, এখানে বলা হয়নি যে শুকিয়ে গেলে আর তসবি হবে না সেই জন্য আজাব হালকা থাকবে না, আর এখন কাঁচা আছে সেই জন্য আজাব হালকা, এসব কথা সব মন গড়া তাদের বানিয়ে নেওয়া। আল্লাহ ফকরাবুল ওদিকে জানিয়েছেন ঠিক আছে তাদের পাপ আছে অপরাধ আছে কিন্তু তোমার সাফাতে আমি আজাব হালকা করব, কিন্তু এই সময় পর্যন্ত যতদিন এখন একটা কাঁচা ডাল না শুকাবে, ঠিক আছে কাঁচা ডালটা গেলে দেবে। আর তারপরে এই কাঁচা ডাল গাড়া এমন শুরু হলো যে আমার দেশে খেজুর ডাল না পেলে আর কিছু গাড়ায়, তাই না? তাই না? এই ধারণায় যে না কিছু করতে হবে, কিছু করতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি কবর, যে দুইটি কবর আর তাছাড়া মদিনায় তার জীবদ্দশায় অনেক লোককে দাফন করা হয়েছে, কোন কবরে কিছুই গাড়েননি, পুতেননি কাঁচা জিনিস। তাহলে এটি আর সুন্নাহ তরিকা থাকলো না যে সব কবরে কিছু গাড়বেন পুতলেন, বা বাঁশ, আমাদের দেশে বাঁশ আছে, বাঁশের কুঞ্চি, বাঁশের বাঁশ পুঁতে দিবেন আর ভাববেন যে এতে কবর আজাব হালকা হবে, ইত্যাদি ইত্যাদি, না কখনো না, এসব বিদাতিকাল। তো আল্লাহ পাকের উপরে বলছেন আসমান জমিনে যা কিছুই আছে আল্লাহ পাকের কি করে পবিত্রতা ঘোষণা করে, তা স্ত্রী করে মানে পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তুমি ত্রুটি মুক্ত, তুমি পাক পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত অভাব থেকে, সমস্ত খারাপ গুণ থেকে, আর আমরা ত্রুটিযুক্ত, একমাত্র অভাব মুক্ত, একমাত্র পাক পবিত্র সার্বিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত সত্তা, আল্লাহ পাক রব্বুল আলমিন সিফাত, আল্লাহ পাকের গুণাবলী। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং সে মহান আল্লাহ আজিজ, পরাক্রান্ত, সর্বজয়ী, আল হাকিম, এবং তিনি প্রজ্ঞাময়, তার এর আগে বলেছি হাকিম, তার প্রত্যেক কাজে এবং প্রত্যেকটি দিনের বিধানে হেকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। তারপর আল্লাহ পাক বলছেন এখন দমনাজের ঘটনার কথা শুরু, আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ তো সেই সত্তা যিনি আহলি কিতাবদের, ইহুদি আহলি কিতাব মানে ইহুদি খ্রিস্টান, এখানে ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে, আহলি কিতাব ইহুদিদেরকে বলা হয়, তাদের কাছে কিতাব নাজিল হয়েছিল ইব্রাহিম মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, আর না সারা খ্রিস্টানদেরকে আহলি কিতাব বলা হয়, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল। আল্লাহ বলছেন যে আল্লাহ সেই সত্তা যিনি আহলি কিতাবদের কাফেরদেরকে বের করে দিয়েছেন, আখরাজা বের করে দিয়েছেন, মিন দিয়ারহিম তাদের বাড়িঘর থেকে নির্বাসিত করেছেন, তাড়িয়ে দিয়েছেন আল্লাহ ফাকরাবুল, অর্থাৎ মদিনা থেকে, তাদের বাড়ি কোথায় ছিল, মদিনায়, মদিনা থেকে আল্লাহ ফাকর তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, লি আউয়ালিল হাস, প্রথম সমাবেশে, প্রথম সমাবেশে, হাস সমাবেশ, প্রথম সমাবেশে, তাহলে আল্লাহ পাক প্রথম সমাবেশে এটাকে বলেছেন, তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে যে দ্বিতীয় কোন সমাবেশ হয়েছিল এরপরে। বনু নজিরকে প্রথম বিতাড়িত করা হলো, নির্বাসিত করা হলো মদিনা থেকে, তারপরে খাইবার থেকে ইহুদিদেরকে যখন ওখানেও বদমাইশি করা শুরু, খাইবারের যুদ্ধ হলো সপ্তম হিজরিতে, খাইবারের যুদ্ধের পরে যখন তারা পরাজিত হলো, তারপরে তাদের সাথে চুক্তির মাধ্যমে তাদেরকে রাখা হলো, কিন্তু তারপরে তারা বদমাশি করতে থাকে, যখন তখন ইসলাম মুসলিমের ক্ষতি করতে থাকে, সুযোগ পেলে বিশ্বাসঘাতকতা করতে থাকে, তখন তাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার থেকে তাড়িয়ে দিয়ে জাজিরায় আরবকে, আরব উপদ্বীপকে এই ইহুদি নাপাক থেকে পাক করে দিয়েছিলেন, আর শাম দেশে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, শাম দেশে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে হাসরের স্থান, আউয়ালুল হাস হচ্ছে মানুনাজিরকে মদিনা থেকে বিতাড়িত করে নির্বাসিত করা, আর হাসের স্থানের দ্বিতীয় হাস হচ্ছে তাদেরকে খাইবার থেকে তাড়িয়ে দেওয়া শাম দেশের দিকে। মা জানান্তুম আইয়া খুরুজু, মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের কল্পনাতেও ছিল ধারণাতে ছিল না যে এরা বের হবে এত শক্তিশালী আর এত মজবুত তাদের দুর্গ, আর এরা বের হবে। ওয়াজান্নু আন্নাহু, ওদেরও ধারণা ছিল আন্নাহু মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদেরকে রক্ষা করবে তাদের দুর্গগুলি আল্লাহর কবল থেকে আল্লাহর আজাব থেকে। কেউ পারবে না তাদেরকে দুর্গ থেকে বের করবে, দুর্গের মধ্যে সুরক্ষিত হয়ে যাবো, কে আমাদেরকে পারে, আর দুর্গ থেকে বাইরের লোকদেরকে হামলা করবো। এই জন্য তো দুর্গ তৈরি করা, বুঝেন না, বুঝেন না, দুর্গ কে দেখেছেন, দুর্গ কেল্লা দেখেছেন কোথায়? আচ্ছা তাই তো বলছি, কারণ অনেকে আবার না দুর্গই বুঝে না কেল্লাই বুঝে না হেসিন বুঝে, আর হুসুন ও হেসিনের জামা হুসুন, হেসিন মানে হচ্ছে দুর্গ বা কেল্লা। তো আল্লাহ তাদের ধারণাও ছিল না যে ওদেরকে কেউ বের করতে পারবে। কিন্তু আল্লাহ পাক পাকড়াও করলেন, আল্লাহ পাক আসলেন মানে আল্লাহ পাক পাকড়াও করলেন তাদেরকে এমন দিক থেকে, মিন হাইসুলাম ইয়াহতা সেগু, যে তারা কল্পনা করতে পারেনি যে এইভাবে এত দ্রুত আমাদেরকে মদিনা থেকে নির্বাসিত হইতে হবে, বিতাড়িত হইতে হবে, সবকিছু ছেড়ে দিয়ে উটের ওপর যা নিতে পারবো তাই, আমাদের ধন সম্পদ বাড়ি ঘরে সবকিছু থেকে যাবে, কল্পনা তারা করতে পারেনি। ওয়াকাজা ফাফি কুলুবুহুম রুব, তারা প্রথম তো যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল মুনাফিকের কথা শুনে যে আমরা তো সাহায্য করব, পরে আসছে কথাগুলি এই সুরাতে মুনাফিকদের তাদের সাথে প্রতিশ্রুতির কথা, তাদেরকে সাহস দেওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন, মানুষ যতই মোটা সোটা মানুষ হোক যদি অন্তরে ভীতি সঞ্চারিত হয়ে যায় তাহলে বোর সামান্য মূল্য নেই, হাতে যদি অস্ত্র থাকে ছুটে পড়ে যাবে, ধরে আছে তো তোদের হাতে ছুটে পড়ে যাবে, হবে না? যদি কারো এরকম ভয় হয়ে থাকে তাহলে বুঝতে পারেন যে ভয় কেমন জিনিস, ভয় হলে আর হুঁশ দিশা থাকে না, কলে মরে যায়, কিছু থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, জানা আছে হাদিস, অতীত খামসান, আমাকে পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লামিও তাহন না নবীও তাহলে আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, অন্য লোক তো দূরের কথা। তার মধ্যে একটি ছিল মসের তো বীর রোবে মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্বেও যদি আল্লাহর শত্রু আমার শত্রু থাকে তারপরও তার অন্তরে ভীতি সঞ্চারিত করে আমি মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করে কাঁপে, অন্তর কাঁপে, জানি মোহাম্মদের সঙ্গে দাঁড়াইতে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সঙ্গে আবু বকর উমরের সঙ্গে দাঁড়াইতে পারবো, তাহলে ওর কিছু ভাগ তো আমরা নবীর উম্মত হিসেবে পেয়েছি না পাইনি, কিন্তু আমরা নিজেরাই যদি কাপুরুষ হয়ে যাই তো পাবো কি করে, আমরা অন্যকে ভয় করি, আমাদেরকে অন্যরা কি ভয় করে, আমরাই অন্যকে ভয় করি, আমাদের হাত থেকে সব ছুটে পড়ে যায়, কিছু থাকতে চাই না। সুবহানাল্লাহ, আমাদের বদামূলের কারণে, পাপের কারণে, ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা হয়েছে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাজা ফাফি কুলুবুহুম রুব, তাদের অন্তরে আল্লাহ পাক রুব মানে ভীতি সঞ্চারিত করে দিলেন, কাজা মানে নিক্ষেপ করে দেওয়া, ভীতি সঞ্চারিত করে দিলেন। ইউখরে বোনা বই তাহলে তখন বাড়িঘর তো ছেড়ে যেতে হবে, বাড়িঘর এত সুন্দর করে তৈরি করেছি তারা, পাকা পাকা এই পাথর দিয়ে বাড়ি তৈরি করেছিল, এখনো ইহুদিদের কেল্লাগুলি ভাঙা হয়ে আছে, আর সেগুলো দেখেছি আমরা ওই ভিজিটে গিয়ে মদিনায় ছাত্র থাকা কালে, এখনো যত যে মজবুত হয়েছে, সুন্দর মজবুত হয়ে আছে, যদিও ছাদটা ভেঙে পড়ে গেছে, এই দেওয়ালগুলি কিছু কিছু জায়গায় উঠে আছে, আর সেগুলো ঘেরা আছে, দেখা যায় ঢুকতে দেয় গেলে, ওইরকম সময় নিয়ে কেউ বলে দেখতে পারবেন হয়তো মদিনায়। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইউখরে বোনা বইউ, তখন তাদের ঘরগুলিকে তারা বিরান করছিল, ভাঙচুর করছিল, বেআইনি নিজের হাতে, নিজের হাতে ঘর বাড়ি ভেঙে ফেলে, কত বড় আজাব, এত মেহনত করে ঘর বাড়ি তৈরি করেছি আর নিজে ভেঙে ফেলে দিয়ে যাচ্ছি, আরে মুসলিমদেরকে ভোগ করতে দেবো এবং ভাঙচুর করেই যায়, আর ভাঙচুর করে কিছু যদি উঠাইতে পারি ওর মধ্যে থেকে নিয়ে যেতে পারি উঠের পিঠে করে, তো নিজের বাড়িঘর নিজেই তারা ভাঙচুর করছিল, কিছু তো ভাঙচুর তারা করলো, ও আইদিল মুমিন, আর মুমিনদের হাতেও তাদের ঘর বাড়িকে বিরান করলো, ঘর বাড়ি ছেড়ে অনবাদ করে তাদেরকে নির্বাসিত হয়ে খাইবার চলে যেতে হল। হে দৃষ্টি সম্পন্ন মানুষরা, আল্লাহ পাক আমাদেরকে দেখে বলছে যাদের চোখ আছে, অন্তর্দৃষ্টি আছে, এখানে চোখ আছে, দেখো অন্তর দিয়ে দেখো, এই চোখ দিয়ে দেখো, হে দৃষ্টি সম্পন্ন মানুষরা, ফাতাবিরু, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, এইরকমে যদি আল্লাহর শত্রুতা করো, আল্লাহর দিনের শত্রুতা করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর শত্রুতা করো, সহি আকীদার শত্রুতা করো, তাওহীদ আর সুন্নতের শত্রুতা করো, তাহলে এইরকমই দর্শ নিতে হবে যে এইরকমই কুপরিণাম তোমাদের হবে, যেমন ইহুদিদের হয়েছিল। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ ফাজিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে এদেরকে তো হালকা শাস্তি দিলাম, যে মাল সামান নিয়ে ওদের পিঠে চেপে চলে যাও, যাও যেখানে যাবে যাও, মাকা মদিনা ছেড়ে চলে যাও। আল্লাহ পাক বলছেন এই আজাব যদি আমি না দিতাম হালকা আজাব, তো আরো কঠোর শাস্তি দিতাম। ওয়ালাউলা আন কাতাবাল্লাহ আলাইহিম জালা, যদি আল্লাহ পাক তাদের উপর নির্বাসন না লিখে দিতেন, জালা মানে নির্বাসন, জালা মানে নির্বাসন, নির্বাসন যদি আল্লাহ পাক না লিখে দিতেন যে মদিনা থেকে বিতাড়িত হও তোমরা, না যাবাহন ফি দুনিয়া, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে ইহ জগতে দুনিয়াতে কঠোর শাস্তি দিতেন এর চাইতে বেশি। মানে আল্লাহ হত্যার হুকুম দিতেন যে ধরো এদেরকে মারো, কারণ এরা বিশ্বাসঘাত করতে পেরেছে, নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, চেষ্টা করেছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এবং পরকালে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেছে ইহুদিদেরকে, ইহুদিদেরকে ঈমানের তৌফিক আমি দেব না, সুতরাং এদের জন্য আখিরাতেও জাহান্নামের আযাব রয়েছে। এই আয়াত, এই আয়াত ভবিষ্যৎবাণী যে এই ইহুদিগুলো ঈমান নিয়ে আসবে না। এই বনু নাজির গোত্রের নেতা যে ছিল রাইস, তার নাম ছিল হুয়াই বিন আখতাব। কে ছিলেন হুয়াই বিন আখতাবকে দেখি, কে সিরাত পড়েছেন, হাত তো উঠেছিল দু চারটা। হুয়াই বিন আখতাব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী পিতা। কে? সাফিয়া, সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ইহুদি গোত্রের যে শাসক তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিনের, তখন হয়নি, তখন তো তারা চলে গেছিল, হয়তো সাফিয়া তখন নাবালিকা ছিল, ছোট বয়সে ছিল, খাইবার চলে গেল। খাইবার চলে যাওয়ার পরে ওর বাবা খাইবার চলে গেল, বিশ্বাসঘাতকতা, কারণ এরই ষড়যন্ত্র ছিল, রাইসেই ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু মারতে হবে এই হুকুম ছিল, এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবারই হুকুম ছিল। এদেরকে যখন নির্বাসিত করে বিতাড়িত করে দেওয়া হলো খাইবারে, আর খাইবারে আসার পরে এখান থেকে বদমাশি যখন শুরু করলো, সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হলো। খাইবারের যুদ্ধে তারা পরাজিত হলো এবং তাদের ছেলে মেয়েরা দাস দাসীতে পরিণত হলো, দাসী হয়ে আসলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার স্বামী হত্যা হলো ওই যুদ্ধে, খাইবারের যুদ্ধে, কাফের ইহুদি ছিল, আর তার বাবাও ওই কুফুরী অবস্থায় হালাক হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীর ভাগে পড়েছিল, সাহাবারা বললেন ইয়া রাসূল, সাফিয়া এত সুন্দরী, এক দুই নম্বর কথা, তারপরে এক নেতার মেয়ে, সুতরাং সাধারণ একজন সাহাবীর জন্য উপযোগী নয় যে একজন কোন সাহাবীর কাছে এক নেতার মেয়ে থাকবে ইহুদিদের গোত্রের, এটা একমাত্র আপনার জন্য উপযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিয়ে বিবাহ করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত উত্তম চরিত্র ছিল, উত্তম চরিত্র যদি না থাকতো, না পেতেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তাতে হক না অনুধাবন করতে পারতেন, বুঝতে না পারতেন, তাহলে বাপের পরিষদ নিতেন না, স্বামীর পরিষদ নিতেন না, বুঝতে পারছেন আমার কথা? কোন মহিলা যদি স্বামী মারা যায় কারো হাতে, অথবা বাবা মারা যায়, এই শত্রুতা থাকবে না অন্তরে? এই শত্রুতা যদি থাকে তাহলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, যে ঠিক আছে দেখবো কোন সময় সুযোগ গুলো দেখবো, তুমি আমার স্বামীকে মেরেছ, তুমি আমার বাবাকে মেরেছ, হতে পারে নাকি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার পর ইসলাম কবুল করলেন এবং অনগত হলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম না হয়ে উম্মাহাতুল মুমিনদের বলে সামিল হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কত চরিত্রবান মানুষ ছিলেন এবং তার প্রভাব মানুষের অন্তরের উপর, মানুষের উপর কত বেশি পড়ত। যে আল্লাহর শত্রু নেই, আল্লাহর শত্রু তার আগের স্বামী ছিল, কিন্তু আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে খাঁটি মুসলিম হয়ে জীবন যাপন করলেন এবং উম্মাহাতুল মুমিনদের দলে সামিল হতে পারলেন। আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য পরকালে জাহান্নামের আযাব রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী, এরা ঈমান নিয়ে আসবে না, এই জন্য পরকালে জাহান্নামের আযাব রয়েছে। যদি ঈমান নিয়ে আসার সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ পাক এই কথা বলতেন না। আর আল্লাহ পাক সবকিছু জানে, কে ঈমান নিয়ে আসবে, কে ঈমান নিয়ে আসবে না। তাইফের লোকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদ্ধ করেছিলেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেহালাত করে দেওয়া হোক, যদিও ফেরেশতাদেরকে তিনি অনুমতি দেননি, তারপরে যারা ওহদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের ক্ষয়ক্ষতি হয়েছিল, নবী সাহেব রাগ শহীদ হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা ইউফিলু কওমুন সাজ্জু নবিয়াহুম, সেই জাতি কি করে পরিত্রাণ পেতে পারে, রেহাই পেতে পারে আল্লাহর আজাব থেকে, যেই জাতি নবীকে চিনল নবীর মাথাও ফাটিয়ে দিল, নবী তো জখম করলো আহত করলো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, দেখো তোমার এখানে ক্ষমতা খাটবে না, আল্লাহর ক্ষমতা একমাত্র। ইম্মা ইউআযিবাহুম আও ইয়াতুবু আলাইহিম ফাইন্নাহু যালিম, হয় আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন আর না হলে তাদেরকে আযাব দিবেন। অধিকাংশ যারা ওই ওহদে এসে ক্ষতি করেছিল ইসলামের মুসলিমদের, তারা ইসলাম কবুল করেছিল, আবু সুফিয়ান ইসলাম কবুল করেছিলেন, খালিদ বিন ওয়ালিদ তাদের চিফ কমান্ডার ছিলেন ইসলাম কবুল করেছিলেন, আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ নবীকে নিষেধ করেছেন এদের বিরুদ্ধে বদ্ধ করিও না, এদেরকে আমি হালাক করবো না, এদেরকে ইমানের তৌফিক দেবো, কিন্তু বিলম্বে আমার হেকমতে। অক্ষান্তরে ইহুদীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওদের জন্য দুনিয়াতেও আজাব রয়েছে, ওয়ালাহুম ফিল আখিরাত আযাবুন নারা, জাহান্নামের আযাব রয়েছে। যালিকা কেন জাহান্নামের আযাব আর কেন দুনিয়ার আযাব, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলুহু, এই জন্য এই কারণেই যে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে মুখালাফ যদি হয় তাহলে এর মানে হচ্ছে বিরোধিতা করা, খালাফা ইউখালিফু, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলুহু, এই জন্যই যে এরা আল্লাহ পাকের বিরোধিতা করেছিল এবং রসুলের বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছিল। আর জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে বিরুদ্ধাচরণ করবে, জেনে রাখো যে আল্লাহ পাক অত্যন্ত কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব, ইকাব মানে শাস্তি আর শাদীদ মানে কঠিন বা কঠোর, কঠোর শাস্তিদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই আয়াত শুধু ইহুদিদের সাথে খাস না, এখনো কোন মুসলিম মুসলিম হওয়া সত্ত্বেও যদি আল্লাহ পাকে নাফরমানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে, দিনকে অবজ্ঞা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত সহিহ সুন্নাতকে অবজ্ঞা করে, তাহলে ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাকে রব্বুল কঠোর শাস্তিদাতা, আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের জ্ঞানচক্ষু খোলা উচিত। তারপর আল্লাহ পাক বলছেন ওই কথা যে কথা এর আগে বলেছিলাম যে বনু নাজিরকে অবরোধ করতে গিয়ে তাদের কিছু খেজুর গাছ কেটে ফেলা হয়েছিল, সাহাবায়ে কেরাম ফেলেছিলেন এবং কিছু খেজুর গাছে আগুন লাগিয়েছিলেন, তখন তারা যা আপত্তি তুলেছিল তার জবাবে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন যে হে মুসলিম মুজাহিদিন তোমাদেরকে জবাব দিতে হবে না, মোহাম্মদ তোমাকে জবাব দিতে হবে না, সাত আসমানের উপর থেকে লৌহ মাহফুজ থেকে কোরআনে করিম নাযিল আল্লাহ পাক জবাব দিচ্ছেন, মা কাতাতুম মিন লিনাতিন, লিনা বলা হয় ভালো খেজুর গাছকে বা যে কোনো খেজুর গাছকে, কোন কোন তাফসীরকারগণ বলেছেন আম করাই ভালো, মা কাতাতুম মিন লিনাতিন, যা কিছু তোমরা কেটে ফেলেছো মিন লিনাতিন খেজুরের গাছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, অথবা সেগুলিকে ছেড়ে দিয়েছো সেসবের কাণ্ডের ওপর দণ্ডায়মান অবস্থায়, মানে কেটে ফেলনি ছেড়ে দিয়েছো, ফাবে ইজনিল্লাহ, যা কিছুই করেছো ছেড়েছো তবু আল্লাহর হুকুমে, আর যেগুলো কেটে ফেলেছো অথবা জ্বালিয়েছো তাও ফাবে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, ওয়ালা ইউখজিয়াল ফাসিকিন, আর এই জন্য এই যে ফাসেকদের কি আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করতে চান, ফাসেক মানে পাপিষ্ঠ, সে পাপিষ্ঠ কাফের হতে পারে, সে পাপিষ্ঠ ইহুদি নাসারা হতে পারে, সে পাপিষ্ঠ মুশরিক পত্তলিক হতে পারে, আর সে পাপিষ্ঠ বেনামাজি হতে পারে, সে পাপিষ্ঠ অন্য কোনো পাপে লিপ্ত হারামে লিপ্ত, হয়তো নামাজ পড়ে কিন্তু সেই ব্যক্তি হারাম খায়, সেই ব্যক্তি মদ খায়, সেই ব্যক্তি আরো বেশ কিছু হারাম কাজ করে, ফাসেক, ফাসেক কথাটি তাহলে আম ফাসাকা ইয়াসিক মানে খারাজা করো, যে বেরিয়ে যাওয়া, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল সে ফাসেক, কিছু অংশ বেরিয়ে গেল তাহলে মুসলিম ফাসেক, আর ফুল ফুল বেরিয়ে গেল তাহলে কাফের ফাসেক, এই জন্য আল্লাহ পাক কাফেরদেরকে ফাসেক নিয়ে বলেছেন। আর ইন্নাল্লাহ লা ইয়াহদি আল-কওমাল ফাসিকিন আল্লাহ পাক বলেছেন, সেখানে ফাসেক মানে সমস্ত ফাসেক, কাফের ফাসেক, মুশরিক ফাসেক, আর যারা ফাসেক মানে পাপকে ভালোবাসে আর সংশোধন করে আসতে চায় না তাদেরকে আল্লাহ পাক হিদায়াত করবেন না, কিন্তু যারা ফাসেকদের মধ্যে থেকে সংশোধন করে আসতে চায়, যাদের অন্তরে সততা আছে, আল্লাহ পাক হিদায়াতের রাস্তা খুলে রেখেছেন। ওয়া লিয়ুখজিয়াল ফাসিকিন, বনু নজির, এই নজির ইহুদি গোত্র যখন মদিনা থেকে নির্বাসিত হয়ে চলে গেল, কোন যুদ্ধ হল না, কোন অস্ত্র ব্যবহার করতে হল না, বিনা অস্ত্র ব্যবহারে বিনা যুদ্ধে যদি আল্লাহর শত্রুদের কাফেরদের ধন সম্পদ মুসলিমদের হাতে আসে, তার নাম কি সাইদ, তার নাম হচ্ছে সাইদ, আর যুদ্ধ করে মেহনত পরিশ্রম করে লড়াই করার পরে যদি ধন সম্পদ কাফেরদের হাসিল হয় সেগুলিকে কি বলা হয়? গনিমত বলা হয়। আল্লাহ পাকের দশম পারার প্রথম আয়াতে বলছেন ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন, সেখানে গনিমতের ধন সম্পদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এই সুরে সূরা হাসরে যেহেতু বনু নযীরদের ধন সম্পদ বিনা মেহনত পরিশ্রম বিনা যুদ্ধে হাসিল হয়েছিল, আল্লাহ পাক সায়ের কথা বলেছেন। আসুন সায়ের আয়াত পড়ে দেখুন, দুটি আয়াত এখানে রয়েছে। আল্লাহ পাক বলছেন আমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা ওয়াজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন আমা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা কিছু আল্লাহ পাক দান করেছেন সেই হিসাবে বিনা যুদ্ধে আল্লাহ পাক দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মিনহুম তাদের থেকে মানে ইহুদিদের থেকে বনু নযীর থেকে, ফামা ওয়াজাফতুম আলাইহি, এটা মা হচ্ছে নাফিয়া, আগের মাটা হচ্ছে মসুলা মানে যা কিছু করলাম সেই জন্য অর্থ, আর দ্বিতীয় মা ফামা ওয়াজাফতুম মানে মা মানে না, ফামা ওয়াজাফতুম আলা আওজাফা ইউজেফ মানে হচ্ছে দৌড়ানো দৌড়ানো ঘোড়া দৌড়ানো, একে আওজাফা বলা হয়। ফামা ওয়াজাফতুম আলাইহি মিন খাইলিন, সেই ধন সম্পদ হাসিল করার জন্য ফাই হাসিল করার জন্য তোমরা ঘোড়া দৌড়াওনি, ঘোড়াকে তোমাদের দৌড়াতে হয়নি, ওয়ালা রিকাবিন উটের পিঠেও চাপতে হয়নি, রেকাব রাকিবা আর কাবু মানে হচ্ছে সবার হওয়া আরোহণ করা, উটকে তো দৌড়ানো হয় না কিন্তু উটের পিঠে চেপে যুদ্ধ করা হতো সেই জামানাই। আল্লাহ ফাকরুল আলমিন বলছেন যে না ঘোড়া দৌড়িয়েছ ঘোড়ার পিঠে চেপেছ যুদ্ধ করার জন্য, আর না উটের পিঠে চেপে যুদ্ধ করেছ, আল্লাহ ফাকরুল আলমিন প্রাধান্য দান করেন বা আল্লাহ ফাকরুল আলম কর্তৃত্ব দান করেন সাল্লাতে সাল্লু, আল্লাহ পাক চাপিয়ে দেন সাল্লাতে সাল্লু মানে চাপিয়ে দেওয়া, রসুল্লাহ তার রসুল গণকে আলামিন যার উপরে আল্লাহ পাক ইচ্ছা করেন, যার উপরে আল্লাহ পাক ইচ্ছা করেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। মা আফা আল্লাহু আলা রাসূলিহি, তারপরে আয়াতে আল্লাহ পাক ফায়ের কথা উল্লেখ করে এই ফায়ের ধন সম্পদের বন্টনের কথা উল্লেখ করেছেন, পাবে কি ধন সম্পদ বিনা যুদ্ধে চলে আসলো এই ধন সম্পদ কাকে দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ভাগ করেছেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি, যা কিছু আল্লাহ পাক দান করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা যুদ্ধে, মিন আহলিল কোরা জনপদের অধিবাসীদের থেকে অর্থাৎ ইয়াহুদীদের থেকে, আর এই হুকুম শুধু তাদের সাথে খাস না, বরং এইরকম যদি অন্য কোন সময় এইরকম অবস্থা তৈরি হয় নবী সাল্লামের জীবদ্দশায় অথবা কিয়ামত পর্যন্ত, যেন কোন জনপদের অধিবাসীদের কাছ থেকে যদি বিনা কোনো যুদ্ধে, কিন্তু তারা শত্রু ছিল এবং শত্রুতাই তারা অটল ছিল, তাদের কাছ থেকে ধন সম্পদ আসে তাহলে কি করতে হবে? ফালিল্লাহ, তা হবে ফালিল্লাহ ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে, আল্লাহর জন্য হবে, আল্লাহর নামকে এখানে সম্মানের জন্য তাজিমের জন্য উল্লেখ করা হয়েছে। আল্লাহ ফাকরুল আলম এই ধন সম্পদে কিছু নেবেন না, ফালিল্লাহ আলম আন্না মাগানিম তুমি শাইইন ফানা লিল্লাহি খুমুস ওয়ালির রাসূল, ওখানেও কি বলা হয়েছে যে আল্লাহর নাম বলা হয়েছে, তো আল্লাহ পাকের নাম তাজিমের জন্য বলা হয়েছে, ফালিল্লাহ আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এক ভাগ রেখে নিতেন এবং তা দিয়ে তার পরিবার সংসার এই ফাইল এবং গনিমত ধন সম্পদ আসার পরে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে বাইতের জন্য নবীর বংশধরের জন্য কি হারাম ছিল বলতে পারেন? সাদকা যাকাত হারাম ছিল, যাকাত হারাম ছিল, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল রিজিক আল্লাহ পাক দিয়েছেন গনিমত এবং ফাইল থেকে, আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রসুলের জন্য এক ভাগ, ওয়ালিউল কুরবা এবং নবী করিম সাল্লামের আত্মীয় স্বজনদের জন্য, নবী করিম সাল্লামের আত্মীয় স্বজনের জন্য, আর নবী সাল্লামের জীবদ্দশে নবী সাল্লাম আত্মীয় স্বজনের জন্য, আর নবী সাল্লামের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যদি জানা যায় যে নবী সাল্লামের বংশধর আছেন, কুরাইশ বংশ আছে, আলে বাইতে এখনো কোথাও আছে, তাহলে তাদেরও ভাগ কিসে রয়েছে? এ ফায়ের ধন সম্পদে রয়েছে। ওয়ালিয়া তামা ইয়তিমদের জন্য, অলমিস মাসাকিন মিসকিনদের জন্য, ইয়তিম অনাথ, ইয়তিম কাকে বলে? কি বললেন? যার বাবা নেই, যার বাবা নেই যদি বয়স পঁচিশ বছর, নাবালক অবস্থায় যদি কেউ বাবাকে হারিয়ে দেয়, বাবা না থাকে, তাহলে ওকে ইয়তিম বলে, সাবালক হইলে আর ইয়তিম থাকে না, আমার বয়স পঁচিশ বছর তিরিশ বছর আর বাবা মারা গেছে, বলছে ভাই ইয়তিম হয়ে গেছে না। আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় আর এক হাস্যকর কথা আছে, ইয়াতিম বলে মা মুরলি ইয়াতিম বলে, আহ ইয়াতিম হয়ে গেছে, বাবা মুরলি ইয়াতিম, কারণ বাবা রুজি রোজগার করে এনে দেবে তাহলে মা পাকসাত করে দেবে, এই জন্য বাবা মরলে বেশি অসহায় হয় ছেলে মেয়েরা, যার ফলে বাবা যার নেই তাকে ইয়াতিম বলে, যদি নাবালক অবস্থায় থাকে তাহলে সাবালক হলে তো নেই, মাসাল্লাহ স্বাবলম্বী খাটবে, খাবে মেহনত করবে। ইয়াতিমের জন্য থায়ের ধন সম্পদে ভাগ রয়েছে, অলমাসাকে মিসকিন যারা দরিদ্র অভাবী, মিসকিনের ভাগ রয়েছে তাহলে ফকির রয়েছে, মিসকিন যার এক দুই টাইমের খাবার আছে কিন্তু পুরা নেই, এক মাসের খরচ জুটে না, বেতন দিয়ে পঁচিশ দিন বিশ দিনের জুটে, সে যদি পায় যার কিছুই নেই সে অবশ্যই পাবে, তাহলে ফকির মিসকিন দূরে এতে সামিল, অগ্নি সাবিল এবং পথিকদের এতে হক রয়েছে, যারা মুসাফির পথিক আর মুসাফির হয়েছে আর কিছু খরচ খরচা নেই বাড়ি যেতে পারছে না তাদের এতে হক রয়েছে, এসব লোকদের সমস্যার সমাধান করতে হবে এফআইআর ধন সম্পদ দিয়ে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক এইভাবে বন্টন কেন করলেন, এই জন্য আল্লাহ পাক বলছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়ায় মিনকুম, যাতে করে তোমাদের মধ্যে যারা বিত্তবান, আগনিয়া জানিয়ে জমা হচ্ছে আগনিয়া বিত্তবান সচ্ছল ব্যক্তি ধনী, তাদের হাতে বা তাদের মাঝে এই ধন সম্পদ কুক্ষিগত না হয়ে যায়, তাদের মধ্যে আবর্তিত হয়ে না থাকে, তারাই শুধু বিরাট চাপস, সুদের সবচেয়ে বড় ক্ষতির দিক যেটা যে সুদ, সুদি সিস্টেমের কারণে যে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ রয়েছে যার ফলে যে কোনো কাজে সুদ আর সুদ আর সুদ আর সুদ আর সুদ, এই জন্য পয়সাগুলি কুক্ষিগত হয়ে যারা পয়সা হলো তাদের ঘরে সব চলে যাচ্ছে, টেনে চলে যাচ্ছে ওদের ঘরে পয়সা, আর গরিব গরিব থেকে গরিব হতে আছে। আল্লাহ বলছেন যে এই ধন সম্পদ ফায়ের ভাগ আমি আল্লাহ করে দিলাম এই জন্য যে না হইলে নেতারা নিজের ধন সম্পদকে লুটে কুক্ষিগত করে রেখে দিত, ইয়াতিমকে দিত না, মিসকিনকে দিত না, পথিক মুসাফিরকে কে তার কথা জিজ্ঞাসা করে তাদেরকেও দিত না, আত্মীয় স্বজনদেরকেও দিত, নিজেই লুটে খেত, এটা যেন না হয়। কেলা একুনা দুলাতাম বাইনাল আগনিয়ায় মিনকুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নীতিমালা যাকে আরবি ভাষায় কায়দা কুল্লিয়া বলে, একটি নীতিমালা বর্ণনা করে দিচ্ছেন যে যে কোনো সমস্যার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং অন্যান্য যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, ওমা আতাকুম রাসূল ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যা কিছু তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন ফখুযু তা গ্রহণ করো, দিন হোক দুনিয়া হোক ধন সম্পদের ভাগ হোক, মিরাস বাবা মারা গেছে তার ভাগ হোক, মা মারা গেছে তার ধন সম্পদের জমি জায়গার ভাগ হোক, আর এই ফায়ের মামাল ধন সম্পদের ভাগ হোক, আর যাকাতের হোক, আর যা কিছুই হোক না কেন, অমা আতাকুম রাসূল, তাহলে এই বিষয়টি শুধু ধন সম্পদের সাথে খাস না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নীতিমালা এখানে বর্ণনা করে দিয়েছেন যে হে মুসলিম তোমার জন্য গ্রহণের যোগ্য একমাত্র যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা গ্রহণ করা তোমার জন্য ফরজ, আর অন্য কেউ দিচ্ছে সেটি দিন হিসেবে ধর্ম হিসাবে না নেওয়া যাবে না, যদি প্রমাণ না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হ্যাঁ যদি প্রমাণ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয় হাদিসে রয়েছে তাহলে নেবেন, এই জন্য নিচ্ছেন না যে সেটা আমার কথা, বরং এই জন্য নিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলেছি, রাসূল ফখুযুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, নিয়ে নাও, অমা নাহাকুম আনহু যা থেকে তোমাদেরকে নিষেধ করেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো, নাহা মানে নিষেধ করার, ইনতাহা মানে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করবে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন যে এই ফায়ের ধন সম্পদ কার জন্য, লিল ফুকারায়ের মুহাজিরিন, বিশেষ করে ওই সব অভাবী মুহাজিরিনদের জন্য, মুহাজিরিন কাদেরকে বললাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান নিয়ে এসে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, ওই সব ফকির অভাবীদের জন্য যারা হিজরত করে এসেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম যাদেরকে তাদের বাড়িঘর থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে, মক্কার জালেম কাফেররা তাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, ওয়ামওয়ালিহিম তাদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এখানে একটু ভালো করে শুনুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিনদের কি প্রশংসা করছেন, এবং কয়েকটি পয়েন্ট ভালো করে মনে রাখেন, কারণ যারা সাহাবায়ে কেরামের শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামদের শত্রু, তাদের অবস্থা এখানে তুলে ধরবেন ভুলবেন না, আল্লাহ পাক কি বলছেন, মুহাজিরিনদের কথা উল্লেখ করার পর বলছেন যে এদেরকে বাড়িঘর থেকে জুলম অত্যাচার করে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এদের উদ্দেশ্য ছিল কি, এরা কোন জুলুম করে চোর ডাকাত ছিল? হ্যাঁ, এরা কোন জুলম অত্যাচার করেছিল, কোন অপরাধ করেছিল, ক্রাইম করেছিল? না, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ওয়া রিযওয়ানা, এরা কামনা করে একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ ফজল, ওয়া রিযওয়ানা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি একটি গুণ। তাহলে আল্লাহ পাক একটি সার্টিফিকেট দিলেন যে মুহাজিরিন সাহাবায়ে কেরামরা আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের সন্তুষ্টি কামনাকারী। আর একটি সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক, ওয়ান সুরুন আল্লাহ ওয়া রাসূলহ, তারা আল্লাহ পাকেরও সাহায্য করেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহায্য করেন, এরা রাসূলের সাহায্যকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হুমুস সাদিকুন, তৃতীয় সার্টিফিকেট আল্লাহ মুহাজিরিনদেরকে দিচ্ছেন, এরাই তো সত্যবাদী, এরাই তো সত্যবাদী। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমে যে বলেছেন কি বলেন তো দেখি, আয়াত ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহু কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, মানে পীরদের সাথে হয়ে যাও নাকি? যেমন ওই পীরের কিতাবে লিখেছে যে আল্লাহ তো পীরের মুরিদ হইতে বলেছে, কোথায় বলছে কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও? দেখেন উলাইকা হুমুস সাদিকুন, কাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, সাহাবাই কেরামদেরকে। তাহলে আল্লাহ পাক কোন মা সাদিকিন মানে সাহাবাই কেরামদের দলের সাথে হয়ে যাও, নতুন কোন লেভেল লাগাইও না, নতুন তরিকা আবিষ্কার করিও না, এমন কাজ করিও না, এমন বিশ্বাস আকিদা রাখিও না, এমন তরিকায় চলিও না যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম জানতেন না করতেন। কোন মা সাদিকিন অর্থ হচ্ছে এই, সুতরাং ওই ইসলাম পালন করেন যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকে আমরা পালন করে গেছেন, মানা আলাইহিল ইয়াম ওয়া আসহাবি, মুক্তিপ্রাপ্ত দল তো একমাত্র সেই দলটি যে দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যেই তরিকার উপর আছি এবং আমার সাহাবাগণ যেই তরিকার উপরে থাকবেন। তাহলে কোন মা সাদিকিন মানেই বুঝতে পারলেন যে সত্যবাদী হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক তাকদীর করে বলছেন এরাই তো, একটা হচ্ছে হুমুস সাদিকুন, হ্যাঁ, আর এখন উলায়কা হুমুস সাদিকুন, এরা উলায়কা এরা আর হুম আবার এরাই তো সাদিকিন। তাহলে একমাত্র যারা আমাদের মাপকাঠি যে দলটি সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর মুহাজিরিনদের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, পরের আয়াতে আনসারদের কথা আসছে, উলায়কা হুমুস সাদিকুন। তারপরে যদি কেউ বলে যে এরা মিথ্যুক ছিল, এরা বেমানি করেছে, এরা খেলাফতি ছিনিয়ে নিয়েছে আলীর কাছ থেকে, হ্যাঁ, এরা জালেম ছিল, এরা হক দেয়নি, তাহলে তারা কি মুকাজ্জিবুল কোরআন নয়, কোরআন অস্বীকারী নয়? আর কোরআন অস্বীকারীর পরিণাম দুনিয়া আখেরাতে কি তা তো বুঝতে পারছেন না, বলার প্রয়োজন আছে? যারা এই আয়াত অস্বীকার করবে ইসলাম থাকবে তাদের? যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেবে আল্লাহ বলছেন সাদিকুন উলাইকা হুমুস সাদিকুন, আর এরা বলছে কাযিবুন, তাই এরা কোরআন অস্বীকারী, কোরআন অস্বীকারী। আল্লাহ পাক আনসারদের সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান, যারা তাবাওয়া মানে স্থান নেওয়া, বাসিন্দা হওয়া, খুব সহজ ভাষায় বলি যারা বাসিন্দা হয়েছে আদ্দার ঘরের মানে মদিনা নগরের, কোন নগর? মদিনা নগরীর, মদিনা নগরে যারা বাসিন্দা হয়েছে, ওয়াল ঈমান এবং ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছে, মদিনার অধিবাসী ছিল তারা এবং ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছিল, ইমান নিয়ে আসার জন্য ইসলাম কবুল করার জন্য ছুটে গিয়েছিল বায়াত আকাবা করতে, লুকিয়ে লুকিয়ে রাতে বায়াত করে এসেছিল। তারা কারা? আনসার ও খজরাজের লোকেরা, ইহুদিরা যায়নি কোরাইজা, আর বানু নাজির আর বানু কাইনুকা যায়নি, অন্য কোথাও থেকে লোকেরা যায়নি, বরং এই আনসার মদিনার লোকেরাই গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ করতে। আল্লাহ পাক বলছেন ইয়াহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তারা ভালোবাসে ওইসব লোকদেরকে যারা তাদের কাছে হিজরত করে এসেছেন। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন না দিচ্ছেন না? আনসারীদের সার্টিফিকেট, তাহলে আনসারীদের প্রথম সার্টিফিকেট যে তারা ঈমানকে আশ্রয় দিয়েছে, মদিনার বাসিন্দা শুধু মদিনার বাসিন্দা হওয়া যথেষ্ট ছিল না যদি তারা ঈমানকে অন্তরে আশ্রয় না দিত, তাই না? ঈমান নিয়ে আল্লাহ বলছেন ওয়াল ঈমান মিন কাবলিহিম, তাদের পূর্বে, আর বলছেন যে ইয়াহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তারা ভালোবাসে ওইসব লোকদেরকে যারা তাদের কাছে হিজরত করে এসেছে। তাহলে মুমিনদেরকে ভালোবাসা, বিশেষ করে মুহাজিরিন, মুহাজিরিনদের রাইস কে ছিলেন বলুন তুমি? মুহাজিরিনদের রাইস, মুনাফিকদের রাইসের নাম জানেন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, আর মুহাজিরিন যারা হিজরত করেছেন তাদের নেতা কে, তাদের রাইস কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরোনো ভেতরে যায় না, কেউ আবু বকরের চিন্তা করছে কি উমর বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজির নন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবা কেরাম যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদের, আর তারপরে তাদেরকে যারা ভালোবাসে, তার মানে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আবু বকরকে ভালোবাসে, উমরকে ভালোবাসে, উসমানকে ভালোবাসে, আলীকে ভালোবাসে, আশরা মুবাশশারাকে ভালোবাসে, সকলেই তো মুহাজিরিন ছিলেন। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন আনসারদেরকে, আর যা কিছু অন্যদেরকে দেওয়া হয়েছে, মানে মুহাজিরিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের গনিমত থেকে বেশি বেশি দিতেন, কারণ ওরা বেশি মুখাপেক্ষী ছিল, এরা তো মদিনার লোক, তারপরে মদিনায় এদের চাষবাস আবাদ আছে, খুজুর বাগান আছে, মুহাজিরিনদের বাড়িঘর নেই, অভাব আছে, তাদেরকে বেশি দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেওয়াতে ওয়ালা ইয়াজিদুন না ফি সুদুরিহিম হাজা, তাদের অন্তরে তারা কোন রকমের হিংসা বিদ্বেষ পেতেন না, অনুভব করতেন না। ওয়াজাদ ইয়াজিদ মানে শাব্দিক অর্থ হচ্ছে পাওয়া, আর আরেকটি ভাব অর্থ হচ্ছে অনুভব করা। আরবি ভাষায় এখনো ব্যবহার হয় আনা ওয়াজাদ তু ফি নাফসি, আমি মনে মনে অনুভব করেছি, মনে কষ্ট অনুভব করেছি তোমার উপর। তো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদুন না ফি সুদুরিহিম হাজা, হাজা মানে শাব্দিক অর্থ প্রয়োজন, এখানে উদ্দেশ্য করা হয়েছে প্রয়োজন মানে হিংসা। যা কিছু অন্যদেরকে দেওয়া হয়েছে তাতে তারা তাদের অন্তরে কোন রকমের হিংসা অনুভব করতেন না, বিদ্বেষ অনুভব করতেন না। যারে মুহাজিরিনদেরকে এত বেশি বেশি করে দেওয়া হয়, আমাদের কোথাও দেওয়া হয় না, এরকম কখনো তাদের অন্তরে হিংসা আসেনি। আল্লাহ পাক প্রশংসা করলেন না আনসারীদের, আরো প্রশংসা করছেন ওয়ায়ু ফেরুনা আলা আনফুসিহিম, বরং তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। ঈসা, ঈসার মানে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, শুধু খাওয়ার ক্ষেত্রে নয়, সব সমস্ত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। মুহাজিরিনরা যখন আসলেন হিজরত করে, তখন নিজের বাড়িঘর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিলেন আনসাররা, যে আমাদের বাড়িতে থাকেন। তাদের জন্য এমন কি আব্দুর রহমান বিন আউফকে, তার যে বাড়িতে তিনি অবস্থান করছিলেন, দেখো সাদ বিন রবি বলছেন যে আমার দুটো স্ত্রী আছে, তোমার স্ত্রী নেই, কত কষ্টে থাকছো তুমি, এক কাজ করো, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দিই, আর অন্তর থেকে বলছে তালাক দিয়ে দিচ্ছি, আর তালাক দিয়ে দেওয়ার পরে ইজ্জত তো আর হিসেবে তুমি বিয়ে করে না, আমার কাছে একটা স্ত্রী থাকবে, তোমার কাছে স্ত্রী থাকবে, তোমার কাছে মোহর নেই, টাকা নেই, পয়সা নেই, তুমি এইভাবে কেন থাকবে, কষ্টের জীবনযাপন, ব্যাচেলার জীবনযাপন করবে, এই কোরবানি কেউ দেওয়ার মতো আর কি আছে। আমি স্ত্রী যাকে অন্তর দিয়ে ভালোবাসি, আমার স্ত্রী আর কাউকে আমি বিয়ে দিয়ে পেশ করবো, এইরকম কোরবানি দেওয়ার জজবা কারো ক্ষমতা আছে? বড় বড় আলেম ফেল হয়ে যাবে, সব ফেল হয়ে যাবো আমরা, আমাদের কারো কাছে দুটো কেন, চারটে স্ত্রী থাকলে একটু দিতে রাজি হব না। সাহাবাই কেরাম আনসারীরা মুহাজিরিনদের জন্য এইরকম কোরবানি দিতে প্রস্তুত ছিলেন, এবং জিহাদের ময়দানে আনসারীরা সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন, সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। এই আয়াতটা সংক্ষেপে শেষ করে দিই, আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আয়াত থেকে শুরু করি, আবার বিস্তারিত তাফসীর করব। আল্লাহ পাক বলছেন যে যদিও ওয়ালাউ কানা বিহিম খাসা, যদিও তারা ক্ষুধার্ত থাকে, তাদের প্রয়োজন থাকে, তারপরেও তারা অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। আজ আমাদের ছেলে মেয়েদের খাবার সবার শেষ হয়ে যদি কিছু বাঁচে তাহলে ফকিরকে দেব, প্রাধান্য দেওয়ার, অগ্রাধিকার দেওয়ার আমাদের মধ্যে কোন গুণ আছে? কোন গুণ নেই। সমস্ত কাজ চালিয়ে বাড়ি ঘর ইত্যাদি এসব করে যদি পয়সা বাঁচে তাহলে হজ করবো, তাহলে হজের ক্ষেত্রে আমার হজকে অগ্রাধিকার দিতে পারছি, প্রাধান্য দিতে পারছি, ইসলামের খেদমতকে প্রাধান্য দিতে পারছি না, সব কিছু করে যদি সম্ভব হয়তো করলাম, আমার ডিউটি সেরে ইত্যাদি সব সব কাজ করে ঘুম সেরে যদি সময় হয় তাহলে ইসলামের সেন্টারে এসে আধা ঘন্টা বসবো, এক ঘন্টা বসবো, দিন শিখবো, কোরবানি করতে পারছি না, কোরবানি নেই আমাদের। সাহাবায়ে কেরামদের এই চরিত্র ছিল, আনসারদের চরিত্র ছিল, রবি আল্লাহ তাআলা ওয়া মান ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুম মুফলিহুন, এবং যাদেরকে তাদের মনের কৃপণতা থেকে বাঁচিয়ে রাখা হলো তারাই সফল কাম। অন্তরে যাতে কৃপণতা না থাকে, বখিলি না থাকে, তাহলে সফল কাম হওয়া যাবে। ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فاولئك هم المفلحون فاير ধন সম্পদ বলা হয়, ধন সম্পদ বলা হয়েছে কোন ধন সম্পদকে? হ্যাঁ, দেবদূত কাফেরদের কাছ থেকে যে ধন সম্পদ বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে কাফেরদের কাছ থেকে হাসিল হয় তাকে বলা হয় সাই বা সাইয়ের মাল। এই সাইয়ের ধন সম্পদের ভাগ বন্টনের তালিকা একরকম, আর গানিমত অর্থাৎ যুদ্ধ করে যুদ্ধের মাঠ থেকে যুদ্ধ করে কাফেররা যখন পলায়ন করে তারপরে যে ধন সম্পদ হাসিল হয় তাকে গানিমতের ধন সম্পদ বলা হয়, তার ভাগ বন্টনের তালিকা আর একরকম, যা দশম পড়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যদি সূরা হাসর তাফসীর শেষ করে সময় থাকে তাহলে স্মরণ করে দেবেন ওই আয়াতগুলিও তাফসীর করে ওর ভাগগুলিও, গনিমতের ভাগ বন্টন কেমন হবে তাও ইনশাআল্লাহ উল্লেখ করব। এ খায়ের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ সাধারণ মুসলিমদের খেদমতে যেখানে বা ইসলামের স্বার্থে যেখানে ভালো মনে করবেন ব্যয় করবেন, প্রথম ভাগ। একে বলা হয়েছে লিল্লাহে ওয়ালিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়ালিদুল কুরবা আর এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ ওয়ালিদুল কুরবা আত্মীয় স্বজনদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলে বাইতের জন্য, তারা হচ্ছেন বনু হাশিম এবং বনু মুত্তালিব। এই দুইটি গোত্র আব্দুল মানাফের চার ছেলের মধ্যে দুই ছেলের সন্তানরা ইসলামের দিকে এগিয়ে এসেছিলেন, সুতরাং তাদের মাঝে বন্টন করা হবে পাঁচ ভাগের এক ভাগ। আর দুই ছেলের সন্তানরা ইসলাম থেকে বেরোচ্ছে, ইসলামের শত্রুতা করেছিল, সুতরাং তারা তার অন্তর্ভুক্ত, আলে বাইতের অন্তর্ভুক্ত নাই তারা। তারপরে আল্লাহ কাদের বলেছেন ওয়ালিয়া তামা, পাঁচ ভাগের এক ভাগ করে তৃতীয় ভাগ হচ্ছে ইয়েতিমদের জন্য, অলমসাকিন, আর চতুর্থ ভাগ হচ্ছে মিসকিন দরিদ্র অভাবীদের জন্য, আর পঞ্চম ভাগ হচ্ছে অবনি সাবিল মুসাফির পথিকদের জন্য। এরা কারা হবে? এরা আল্লাহ ফাকরাবুল আলম তারপর আয়াতের বলি ফকারা এল মহাজেরিন আল্লাযীনা উখরিজুন দিয়ারহিম মাহু আলিম, আয়াতের তরজমা গত সপ্তাহে বা তফসির করা হয়েছে। যারা হিজরত করে এসেছেন সাহাবাই কেরাম তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর বন্ধন করা হবে একদল, তারা ওদের মধ্যে থেকে ইয়েতিম হতে পারে, মিসকিন দরিদ্র হতে পারে, মুসাফির হতে পারে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন হতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আনসারদের কথা উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীরে আমরা গিয়ে সময় শেষ হয়েছিল। ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারা ওয়াল ঈমান, নয় নম্বর আয়াত সূরে হাসরের। আল্লাহ পাক বলছেন ওই সব লোকদের জন্য ফায়ার ধন সম্পদ যারা তাবাওয়াউ দারা, বাসিন্দা হয়েছিলেন মদিনা নগরীর, দার মানে ঘর, মদিনা নগরীর বাসিন্দা, দারুল মদিনা, মদিনা নগরী যারা বাসিন্দা হয়েছিলেন মানে সেখানকার বাসিন্দা, ওয়াল ঈমান এবং ঈমান গ্রহণ করেছিলেন, মিন কাবলাহিম তাদের পূর্বে অর্থাৎ মুহাজিরিনদের আসার পূর্বে, তাদের পূর্বে ঈমান গ্রহণ করেনি বরং তাদের পূর্বে তারা মদিনায় বসবাস গ্রহণ করেছিলেন। আগে আনসাররা মদিনায় বসবাস শুরু করেছেন না আগে মুহাজিররা? আনসাররা প্রথমে। এই মিন কাবলাহিমের অর্থ হচ্ছে যে মুহাজিরিনদের পূর্বে থেকে আনসাররা মদিনাবাসীরা যারা মদিনায় বাসস্থান গ্রহণ করেছিলেন। তাবাওয়া মানে স্থান গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি জেনে শুনে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, নবীর নামে, ইসলামের নামে, দ্বীনের নামে, মাসলা মাসায় না মিথ্যা কথা বলবে, কোরআন হাদিস শুনে, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, ফালিয়া তাবাওয়া, তাবাওয়া ইয়া তাবাওয়া থেকে সে যেন নিজের স্থান তৈরি করে নিক, বাসস্থান তৈরি করে নিক, কোথায়? এনার নাম জাহান্নাম। আল্লাহ পাক বলছেন এই আনসারীদের গুণ সম্পর্কে চারটি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেমন মুহাজিরিনদেরও চারটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, প্রথম গুণ যারা তাদের কাছে হিজরত করে আসে তাদেরকে তা অন্তর থেকে ভালোবাসে, মুহাজিরিনদেরকে অন্তর থেকে ভালোবাসেন আনসাররা, সাথী ছিল আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় গুণ আল্লাহ পাক বলছেন যে বা তার আগে আরেক গুণ ছিল ইমানের গুণ, যে তারা ইমান গ্রহণ করেছেন, তাহলে ইমান প্রথম গুণ ইমান নিয়ে আসা, ইমানে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, মুহাজিরদের ভালোবাসার সার্টিফিকেট দিয়েছেন। তিন নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াজিদু আফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, যা দেওয়া হয়েছে অন্যদেরকে অর্থাৎ মুহাজিরদেরকে যা দেওয়া হচ্ছে তাদেরকে বেশি বেশি করে দেওয়া হয়তো কারণ তাদের প্রয়োজন বেশি এবং তাদের শ্রেষ্ঠত্ব বেশি। মুহাজিররা প্রথমে ইসলাম গ্রহণ করেছে এবং তারা ইমান নিয়ে এসেছে ইমান, এবং তারা ইসলাম সাহায্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু সাহায্য করেছেন, তার সাথে সাথে তারা হিজরত করেছেন। এই হিজরতের ফজিলত মুহাজিররা হাসিল করেছেন। আর এই ইসলামের সাহায্য করা, রাসূলুল্লাহ সাহায্য করাতে যেমন আনসাররা অংশ নিয়েছেন, তেমনি মুহাজিররা অংশ নিয়েছেন। এই জন্য মুহাজির এবং আনসারের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কে? মুহাজিরগণ শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মুহাজির ছিলেন। লাউলাল হিজরাতু লাকুনতু ইমরান মিনাল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ফজিলত বলতে কি বলেছেন? যদি হিজরতের আলাদা বৈশিষ্ট্য না থাকতো, ফজিলত না থাকতো, তাহলে আমি কি আমি আনসারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি নিজেকে আনসারদের মধ্যে গণ্য করতাম। তারপরে চার নম্বরে কোন আল্লাহ, তিন নম্বরে কোন আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদু আকি সুদুরহিম হাজাতাম মিম্মা উতু, যা মুহাজিরদেরকে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে তাদের অন্তরে কোন রকমের তারা কামনা বা প্রয়োজন অনুভব করেন না। দেওয়া হয়েছে হয়েছে, আমাদেরকে দিলে ভালো হইতো, কেন আমাদেরকে দেওয়া হলো না, এই রকমের কথা তারা মনে নিয়ে আসেন না, এই অনুভূতি তাদের মধ্যে নেই যে আমাদেরকে কেন দেওয়া হলো না। বরং তারা মুহাজিরদেরকে যে দেওয়া হইতো গনিমতের ধন সম্পদ থেকে, ফয়েজ ধন সম্পদ থেকে, তাতে তারা খুশি হতেন যে আমাদের ভাইরা হকদার। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম, চতুর্থ কোন আনসারদের হচ্ছে যে তারা নিজেদের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে, অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। এই যে অন্যদেরকে ইউফিরুনা আলা, নিজের ওপর, নিজের মনের ওপর, নিজের ভোগবিলাসের ওপর, নিজের আরামের ওপর, নিজের সুখের ওপর অন্যকে অগ্রাধিকার দেওয়া, এই গুণটি অত্যন্ত বড় গুণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত নিজের নাফসকে আয়ত্ত করতে পারবে না মানুষ, ততক্ষণ পর্যন্ত অন্যকে কেউ প্রাধান্য দিতে পারবে না। আপনি ইবাদতকে আপনার ঘুমের ওপর, নিদ্রার উপর প্রাধান্য দিতে পারবেন না ফজরে, আপনি আপনার নিদ্রার উপর তাহাজ্জুদকে প্রাধান্য দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের নাফসকে কন্ট্রোল না করেছেন। ওইরকমই আপনি না খেয়ে অথবা অল্প খেয়ে, আমি সাধারণ খাবার খেয়ে অন্যকে ভালো খাবার খাওয়াবো, আমার ছেলেমেয়েরা আজকে খাক আর না খাক আমি গরিব মিসকিনকে খাওয়াবো, আমার বাড়িতে খাবারের অবস্থা থাক আর না থাক বা আমার পাকা বাড়ি থাক আর না থাক আমি দিনের ইসলামে আমার ধন সম্পদকে লুকিয়ে দেবো, এই সমস্ত ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দেওয়ার গুণ সবচেয়ে বেশি পূর্ণ মাত্রায় ছিল আনসারীদের মধ্যে। তা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইউফিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের ওপর প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ সন্তুষ্টিকে অন্য ভাইদেরকে, মুহাজিরদেরকে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের অভাব থাকে বা তাদের ক্ষুধা থাকে, তাদের অভাব রয়েছে, তারপরেও অন্যদেরকে প্রাধান্য দিয়ে থাকে। এই জন্য নবী করিম বলছেন যে সবচেয়ে উত্তম সাদকা, উত্তম দান হচ্ছে জুহুদুল মুকিল, অল্প টাকা পয়সা আছে, অল্প সম্পদ আছে, তারপরে মেহনত পরিশ্রম করে দান করে। আপনার 300 রিয়াল বেতন, 200 রিয়াল বেতন, 500 রিয়াল ইনকাম, তার মধ্যে আপনি মেহনত পরিশ্রম করে কঠোর প্রচেষ্টা চালিয়ে আপনি দান খায়রাত করছেন, ইসলামের খেদমত করছেন। আর একজন মাসে 10,000 রিয়াল ইনকাম করে, 3,000, 4,000, 5,000 ইনকাম করে, সে যদি 200 রিয়াল দেয়, আপনি 10 রিয়াল দেন, আপনার দান আল্লাহর কাছে বেশি প্রিয়, আপনার দান আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ পাক তারপরে বলছেন, অমাইলি যাকে মনে সংকীর্ণতা থেকে রক্ষা করা হইল, বাঁচানো হইল, মনের সংকীর্ণতা, যদি কাউকে বাঁচিয়ে রাখা হয়, আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন বা নিজেকে মুক্ত রাখে যে আমার মধ্যে সংকীর্ণতা নেই, আমার মধ্যে কৃপণতা নেই, তা উলাই কামল মফিলে হন, তাহলে তারাই হচ্ছেন সফল কাম, তারাই হচ্ছেন সফল কাম। যতক্ষণ পর্যন্ত মনে উদারতা না আসবে, সংকীর্ণতা দূর না হবে, কৃপণতা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত কোন খেদমতি করতে পারবে না, না মাতা পিতার খেদমত করতে পারবে সেখানে দায়ী করতে পারবে, না দিন ইসলামের খেদমতে ফরজ খেদমত করতে পারবে, ওয়াজিব খেদমত করতে পারবে, না মুস্তাহাব খেদমত করতে পারবে, না হজ করতে পারবে, 5 বছর হয়ে গেছে হজ করতে পারছে না, কারণ মনের কৃপণতা সংকীর্ণতা যাচ্ছে না, অভাবই মিটে না, মনের অভাব মিটে না, সুতরাং ভ্রম দৌলত থাকলেও সে হজ করা তৌফিক পায় না। আমি পাশানাস্তি ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই আনসারদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ পাক তাহলে আনসারীদের হক সাব্যস্ত করলেন, হক কায়েম করলেন যে আনসারীদের হক রয়েছে ফয়ের ধন সম্পদে। তারপরে মুহাজিররা দুনিয়া থেকে বিদায় নিলেন, আনসাররা দুনিয়া থেকে বিদায় নিলেন, এখন কারা পাবেন ফয়ের ধন সম্পদ যদি আসে? তাহলে আল্লাহ পাক বলছেন যে তাদেরও কিছু গুণ আছে, ওরা পাবে শুধু। এই গুণগুলি যদি না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত ওই লোকেরা খায়ের ধন সম্পদে কোনো হক পাবে না। মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আয়াত নম্বর দশ সূরা হাশরের। এবং ওদের জন্য হচ্ছে খায়ের ধন সম্পদ, যারা তাদের পরে এসেছেন, তাদের পরে অর্থাৎ মুহাজিরিনদের পরে, লিফুকারাইল মুহাজিরিন, তারপরে আনসারদের পরে, ওয়াল্লাযীনা তাবাওয়াদ্দার আল ঈমান, যা আয়াতে বর্ণনা করা হলো, তাদের পরে মুহাজির এবং আনসারগণের পরে যারা এসেছেন। এবং শুধু আসেননি, ইয়াকুলুন, তারা বলে থাকেন, এই দুয়া, মানে এই চরিত্রের মানুষ, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তাহলে তারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সুতরাং মাফ না হলে আমাদের কোনো উপায় নেই, জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবো না, আখিরাতে শান্তি পাবো না। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। শুধু নিজের জন্য শুধু নাফসি নাফসি করে না, মাফ করে দাও বলে না, বলে ইখওয়ানানা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা অগ্রগামী হয়েছেন ঈমানের ক্ষেত্রে আমাদের থেকেই, অর্থাৎ আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছেন, তারা ঈমান নিয়ে এসেছেন আমাদের পূর্বে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে তাবেঈন, তাবা তাবেঈন, এই চোদ্দশো বছরের ইতিহাসে যত মুমিন মুমিনাত এসেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। শুধু তাই নয়, বরং সাহাবায়ে কেরামদের জামানার পূর্বে যারা অন্যান্য নবীর উম্মত মুমিন মুমিনাত ছিল, তাদের জন্য দোয়া নয়, অন্যান্য আম্বিয়া রসুলগণের জন্য দোয়া নয়, আল্লাহ, তারাও তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আমাদের পূর্বে। সুতরাং এই আয়াতের অর্থ কত ব্যাপক, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, এবং আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে মাফ করে দাও, আম্বিয়া রসুলগণকে মাফ করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, নূহ আলাইহিস সালামের উম্মত যারা ঈমান নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যারা ঈমান নিয়েছিল, মূসা আলাইহিস সালামের প্রতি সত্যিকার অর্থে যারা ঈমান নিয়েছিল, ধর্মকে বিকৃত করে ইহুদি হয়েছে তারা নয়, এইরকম ঈসা আলাইহিস সালামের উপর যারা সত্যিকার অর্থে তৌহিদের সাথে ঈমান নিয়েছে, খ্রিস্টবাদী বিশ্বাসী খ্রিস্টানরা নয়, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ায় সামিল করেছেন, এবং এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। কত ব্যাপক দোয়া, একটি শব্দ দিয়ে দোয়া করলেন, এগুলি হচ্ছে জামে দোয়া, এগুলোকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থ বহনকারী দোয়া করতেন, অল্প কথাই দুনিয়ার সবকিছু চেয়ে ফেললেন, সমস্ত মানুষের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার মাকে মা বাপ কর, মা মাফ করো, বাপকে করো, খালাকে করো, মামাকে করো, ইত্যাদি গণনা করতে করতে আপনার হায়াত শেষ হয়ে যাবে, সবার জন্য দোয়া শেষ করতে পারবেন না, তাই না? কিন্তু আপনি এই দোয়াতে নিয়োগ যদি করেন, আমার সকল আত্মীয় স্বজন মোমেন মোমেনাত যারা চলে গেছেন, যারা আসবেন, সবার জন্য দোয়া করলেন, রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, দোয়া মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নেই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, এবং আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও যারা ঈমানের সাথে আমাদের পূর্বে চলে গেছেন। ওয়ালা তাজাল, শুধু তাই নয়, হয়তো তাদের জন্য মাফ চাইলাম, কিন্তু মনে কি আছে, কালিমাত, বিদ্বেষ আছে, লোকগুলি ভালো ছিল না, তবে যাক মারা যখন গেছে, আল্লাহ মাফ করুক, করি না আমরা অনেকে, অনেক মুসলিম সম্পর্কে আমাদের এইরকম ধারণা, লোক ভালো ছিল না, লোকের মধ্যে বেশ কিছু দোষ ছিল, সুতরাং বিদ্বেষ আছে, তারপরে যখন মরেই গেছে, আল্লাহ মাফ করুক না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা, এই দোয়া করো, যারা এই দোয়া করবে, অন্তরে কোন কালিমা রাখবে না, হিংসা বিদ্বেষ রাখবে না, তাদের জন্য খায়ের ধন সম্পদ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমাদের অন্তরে করে দিও না, বিল্লান, কোন হিংসা বিদ্বেষ, লিল্লাযীনা আমানু, ওদের সম্পর্কে যারা ঈমান নিয়েছে, যারা মুমিন মুমিনাত, কোন যেন হিংসা বিদ্বেষ না থাকে। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে যাদের হিংসা বিদ্বেষ আছে, হ্যাঁ, মুহাজিরিন আনসার সম্পর্কে যাদের হিংসা বিদ্বেষ আছে, তারা খায়ের ধন সম্পদে ভাগ পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনগণ বলেছেন, এ আয়াত স্পষ্ট করে যে শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে থাকে, আবু বকর সিদ্দিককে গালি দিয়ে থাকে রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুককে গালি দিয়ে থাকে, গালমন্দ করে থাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে থাকে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইনকে গালি দিয়ে থাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যে কথা বলে থাকে এবং গালি দিয়ে থাকে, তাদের আল্লাহর অভিসম্পদ এবং তাদের জন্য এ খায়ের ধন সম্পদে কোনো ভাগ নেই, কোরআন স্পষ্ট করে। তো আল্লাহ পাক বলছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের অন্তরে মুমিনদের সম্পর্কে কোনো হিংসা বিদ্বেষ রাখিও না, অন্তরকে সাফ করে দাও। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা, নিশ্চয় তুমি রউফ, করুণাময়, রহিম এবং দয়ালু। রউফ মানে করুণাময় এবং রহমান মানে করুণাময়। আল্লাহ ফকরুল আলমের গুণ এখানে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইটি গুণ দিয়ে ভূষিত করা হয়েছে কোরআন কারীমের সূরা তাওবায়। বিল মুমিনিনা রাউফুর রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি দয়ালু এবং দয়াবান বলা হয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া যেমন হয় সৃষ্টি হিসাবে, মাখলুক হিসাবে এবং সৃষ্টির সেরা হিসাবে, আর আল্লাহ পাকের দয়া আর করুণা যেমন স্রষ্টার হইতে পারে, যেমন স্রষ্টা মহান তেমন তার দয়া এবং করুণাও মহান। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এগারো নম্বর থেকে আয়াত সূরা হাসরের উল্লেখ করেছেন মুনাফিকদের কথা। মুনাফিকরা গত সপ্তাহে ইশারা ইঙ্গিত করেছিলাম, মুনাফিকরা প্ররোচিত করেছিল এই ইহুদিদেরকে, বানু নাজিরকে, যাদের সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে, এবং তাদেরকে নির্বাসিত করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে মদিনা থেকে, যে তোমরা যাবে কেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেজন্য, মুসলিমরা বলছে সেজন্য না, আমরা তোমাদের সাথে আছি, মদিনায় থাকো এবং তাদের বিরুদ্ধে লড়াই করো, আমরা আছি। আল্লাহ তাআলা তাদের ধোকাবাজি সম্পর্কে বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা নাফাকু, হে নবী তুমি কি দেখনি, মানে জ্ঞানচক্ষু দিয়ে দেখনি বা তাদের অবস্থা তুমি দেখনি, কারণ নবী সাল্লামের ভ্রমণে ঘটেছে, সুতরাং এই যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি দিয়ে দেখা এবং অন্তর্দৃষ্টি থেকে গবেষণামূলকও দেখা, চিন্তা করেও দেখা। আর যে ঘটনাগুলি নবী করিম সাল্লামের পূর্বে ঘটেছে সেই সম্পর্কে কোরআনে আল্লাহ আলাম তারা বলেছেন, তার মানে অন্তর্দৃষ্টি দিতে হত্যাকাণ্ডের ঘটনা, নবী সাল্লাম যে বছর জন্ম হয় সেই বছরের ঘটনা, তাহলে আলাম তারা কেসা ফালা রব্বুকা বিয়া ফাগিল ফিল, হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করলেন, হে নবী তুমি কি দেখনি, মানে কি চোখ দিয়ে দেখা, হ্যাঁ নবী এখানে হাজির ছিলেন অথচ সেই বছরে তার জন্ম, তখন পর্যন্ত হয়তো জন্ম হয়নি তার, না তখন না, তাহলে অন্তর দিয়ে তুমি দেখনি এই ঘটনা সম্পর্কে চিন্তা করি, যারা কামার ওপর আক্রমণ করার জন্য এসেছিল, যারা গুলি অত্যাচার করার জন্য এসেছিল, আল্লাহ পাক কিভাবে তাদেরকে ধ্বংস করেছে চিন্তা করে দেখো। আর এখানে ঘটনা সামনে ঘটতে মোনাফিকদের বদ চরিত্রের কথা, সুতরাং আল্লাহ পাক বলছেন, আলাম তারা এলাম লাযিনা নাফাকু, হে নবী তুমি কি দেখনি ওই সব লোকদেরকে যারা মোনাফিকি করেছিল, কপট হয়েছিল, يقولون لإخوانهم الذين كفروا, তারা তাদের কাফের ভাইদেরকে বলেছিল, তাহলে বোঝা গেল যে এইদিকে মুনাফিক আর ওইদিকে ইহুদি, একে অপরের ভাই, মুনাফিক কপট কাফের আর তাদের ভাই কাফের হচ্ছে ইহুদি, তারা একে অপরের ভাই। মুনাফিক কখনো মুমিনের ভাই হতে পারে, যদিও সে প্রদর্শনী করে, দেখায়, প্রকাশ করে যে আমি মুসলিম, আমরা মুসলিম সমাজে বাস করি, আমরা মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু তারা মুনাফিক, তাদের আকিদাই যদি মুনাফিকি থাকে, তাদের আখলাক চরিত্র যদি প্রমাণ করে যে তারা মুনাফিক। আল্লাহ পাক বলছেন যে তাদের কাফের ভাইদেরকে বলতো, সেই কাফেররা মিন আহলি কিতাব, যারা আহলি কিতাবদের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ ইহুদি, যারা কি বলেছিল, লাইন উখরিজ তুমি লানা খোঁজেন না মা, তোমাদেরকে যদি মোহাম্মদ ইসলাম বের করে দেয়, লাইন উখরিজ তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, লানা খোঁজেন না মা, অবশ্যই অবশ্যই আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো, ওদিনে থাকবেন করেছিল, তোমাদের ক্ষেত্রে কখনো আমরা কারো কথা মানবো না, কারো আনুগত্য করবো না, কেউ যদি বলে না থাকো থাকো, ওরা গেল তো তোমাদের কি হলো, তোমরা থাকো আমরা থাকবো না, তোমাদের সাথে আছে, সাহস দিয়েছিল বড় সাহস। ওয়াইন কুতিল তুম লানান সুরান না কুমার, তোমাদের বিরুদ্ধে যদি সশস্ত্র যুদ্ধ করা হয়, অর্থাৎ মোহাম্মদ ইসলাম তার সাথীরা যদি জিহাদ করে, যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে, লানান সুরান না কুম, অবশ্যই অবশ্যই কি করবো, তোমাদের সাহায্য করব। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, কিন্তু আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে সাক্ষী দিচ্ছেন যে নিশ্চয়ই এরা, এই মুনাফিকরা আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথে সঙ্গে মুনাফিক যারা, এরা মিথ্যাবাদী, লাকাযিবুন মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলছে। প্রথম কথা, বেরিয়ে যাবে না, বনু নাজিরকে তাড়িয়ে দিল, খাইবারের আসলে বেরিয়ে গেল না, যাবে না, আর এই যে সাহায্য করার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এতে তারা মিথ্যুক, সাহায্য করবে না, সাহায্যের জন্য আসেও নি তারা, লাইন উখরে জু, এইরকম ভোকাবাজি অনেকে করে, আপনার সাথী সঙ্গী একই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে হয়তো সেখানে বের করার জন্য অনেক সমাদেশের লোকদের মিছিল করা অভ্যাস আছে, ধর্মঘাট করা অভ্যাস আছে, আগে ধাক্কা দিয়ে বেরিতে বাড়িয়ে দিল, আরে বলো না তুমি প্রতিবাদ করো না, প্রতিবাদ করার অধিকার আছে, প্রতিবাদ করো, ধর্মঘাট করো, আমরা আছি পিছনে, আর এই করে আসলে আপনার শত্রু, আপনার হিতাকাঙ্ক্ষী নয়, আসলে আপনাকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিল, আর এই দিন লেগে আপনি দেশে চলে গেলেন, আর পিছনে মুনাফিকগুলি থেকে গেলাম, এই জন্য সবসময় মুনাফিককে চেনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মুনাফিকদের কথায় সবসময় না ছিলে হবে না, বরং আপনাকে আপনি হক পথে আছেন কিনা আপনাকে দেখতে হবে, হক পথের উপর আপনি থাকবেন সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও খুরে জু, তাদেরকে যদি বের করে দেওয়া হয়, এই ইহুদিদেরকে যদি বের করে দেওয়া হয়, লা ইখরুজুন মাহ, মুনাফিকরা তাদের সাথে বের হবে না। ওয়ালাইন কুতিলু, এবং তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, ইহুদিদের বিরুদ্ধে বনু নাজিরের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, লায়ান সুরুনাহুম, তারা তাদের সাহায্য করবে না, মুনাফিকরা সাহায্য করবে না। ওয়ালাইন নাসারুহুম, আর যদি বলেনি যে তাদের সাহায্য করবে, এই মুনাফিকরা বেরিয়ে গিয়ে ইহুদিদের সাহায্যে আসবে, আল্লাহ পাক ওয়াদা করছেন মুমিনদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা পিষ্ট দেশ দেখাবে, পিঠ ফিরিয়ে দিয়ে পালাবে। লাইওয়াল্লাহ মানে মুখ ফিরিয়ে নেওয়া, আর আদবার দুপুরের বহু বচন অর্থাৎ পিঠ ফিরিয়ে দেওয়া, পেছন দিককে বলা হয় আদবার বলা হয়, তারা পিঠ ফিরিয়ে দেবে। অতপর তাদের সাহায্য করা হবে না, ইহুদিদের সাহায্য করা হবে আর না মুনাফিকদের সাহায্য করা হবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তাহলে তিনটি কথা বললেন এখানে। প্রথম কথা, তারা বের হতে চেয়েছে, ইহুদিদের সাথে মুনাফিকরা বের হবে না, আর যদি লড়াই আসতে চেয়েছে, লড়াই আসবে না, আর যদি সাহায্য করতে আসে তাহলে আল্লাহ পাকের সাহায্য হবে মুমিনদের, সুতরাং মুমিনরা জয়ী হবে আর এরা পরাজিত হবে, লাঞ্ছিত হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করা উচিত ছিল, ইহুদিদের আল্লাহকে ভয় করা উচিত ছিল, মুনাফিকদের আল্লাহকে ভয় করা উচিত ছিল, কিন্তু বিশেষ করে মুনাফিকরা মুসলিমদের ভয় করে, মুসলিম সমাজে থাকে, সাহাবায়ে কেরামদের মাঝে মুনাফিকরা ছিল, এদেরকে ভয় করে, মানুষকে ভয় করে, মানুষের রব রব্বুন নাসকে, মালিকিন নাস, ইলাহিন নাস, তাকে ভয় করে না। আল্লাহ বলছেন না আনতুম আশাদ্দ রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, তাদের অন্তরে আল্লাহর চাইতে বেশি তোমাদের ভয় ভীতি রয়েছে, মুনাফিকদের অন্তরে আল্লাহর চাইতে বেশি তোমাদের ভয় ভীতি রয়েছে, বেশি অধিক প্রবল, আনতুম আশাদ্দ রাহবাতান, আল্লাহর চাইতে বেশি তাদের অন্তরে তোমাদের ভয় ভীতি প্রবল। যা লেখে কেন আল্লাহকে এরা ভয় করে না, যিনি সর্বশক্তিমান, এরা মানুষকে ভয় করে, কেন মানুষ কমজোর, মানুষ পরাজিত হইতে পারে, আল্লাহ পাকের আদেশের খণ্ডন হয় না, আল্লাহকে কেন ভয় করে না, এই জন্যই জালেকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এই জন্য যে এরা এমন এক জাতি যারা, যাদের কোনো বিবেক বুদ্ধি নেই, লা ইয়াফকাহুন বুঝে না, দুর্বোধ জাতি। তারপর আল্লাহ বলছেন লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কোরাম মুহাসসানাহ, এই ইহুদিরা কখনো তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারবে না, মুনাফিকরা ওই রকম, লাইকাতিলুনাকুম জামিআন, তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে সশস্ত্র সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে পারবে না, সশস্ত্র যুদ্ধ করতে পারবে না, ইল্লা ফি কোরা মুহাসসানা, তবে সুরক্ষিত তাদের জনপদ যদি থাকে, তাদের শহর কোরা কারিয়াতুল জামা, শহর গ্রাম তাদের অঞ্চল যদি সুরক্ষিত থাকে, দুর্গে সুরক্ষিত রয়েছে, দুর্গে ঘেরা রয়েছে, অথবা দেয়ালের আর থেকে মারতে পারবে, কাপুরুষ দেয়ালের আর থেকে মেরে দিল, কিন্তু সামনাসামনি এসে মুসলিমের সামনে দাঁড়াবে, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াবে, এই ক্ষমতা মুনাফিকদের নেই আর এই ক্ষমতা ইহুদিদের নেই। আল্লাহ বলছেন বা তুমি বেনহু শাদীদ, তাদের মাঝে যে দ্বন্দ্ব আছে তা অত্যন্ত প্রবল, আপসের অন্তর্দ্বন্দ্ব খুব বেশি রয়েছে, মুনাফিকদের মনে করবে না যে বড় বল রয়েছে, না তাদের অন্তর্দ্বন্দ্ব খুব বেশি রয়েছে, ইহুদিদের মনে করবে না যে এরা পুঁজিপতি, এদের কাছে সবকিছু রয়েছে, এদের কাছে টেকনোলজি রয়েছে, এদের কাছে নেতৃত্ব রয়েছে, না এদের আপসে অন্তর্দ্বন্দ্ব খুব প্রবল রয়েছে। আল্লাহ পাক কোরআনে কেরিমে এইসব কথা স্পষ্ট করে দেওয়ার পরেও যদি মুসলিম কেউ মুদ্দিল হয়, মুসলিম যদি কেউ কাপুরুষ হয়, তো বড় আফসোস এই মুসলিমের ওপর। আল্লাহ পাক বলছেন যে বা তুমি বেইনাহুম শাদীদ, তাদের অন্তর্দ্বন্দ্ব খুব প্রবল রয়েছে, তাহসা বহম জামিয়া, তাদেরকে তোমরা ধারণা করবে যে তারা ঐক্যবদ্ধ হয়েছে, জামিয়া ঐক্যবদ্ধ হয়েছে, তাহসাব মানে ধারণা করা, তাদেরকে মনে করবে যে তারা ঐক্যবদ্ধ, অকলু বহু সাত্তা, অথচ তাদের অন্তরগুলি বিক্ষিপ্ত হয়ে গেছে, কলু বহু সত্তা, সত্তা মানে বিক্ষিপ্ত হয়ে ছিন্ন ভিন্ন, অন্তরে মিল নেই, বিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ পাক অন্তর জানি, তিনি বলছেন যে ইহুদিদের অন্তরগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, মুনাফিকদের অন্তরগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, তারা কখনো তোমাদের সামনে আসবে না। যা লেখা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এই জন্যই যে এমন এক জাতি এরা যারা নির্বোধ, যাদের বিবেক নেই, লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের কথা বলছেন, কামাসালিল লাযীনা মিন ক্বাবলিহিম ক্বারিবা, এর পূর্বে একটি শব্দ উজ্জ্ব আছে, মাসাল লহুম কামাসালিল লাযীনা মিন ক্বাবলিহিম, এদের দৃষ্টান্ত হচ্ছে বা এদের উদাহরণ হচ্ছে ওই সব লোকদের মতো যারা এদের পূর্বে কিছুদিন আগেই ছিল। অর্থাৎ এখানে ইহুদিদের আরেকটি গোত্রের কথা বলা হয়েছে, ঘটনা চলছে হাসরে বনু নাদিরের একদল ইহুদি, আর এক গোত্র ইহুদি এর আগে ওদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বনু কাইনুকা, বনু কাইনুকার লোকেরাও গাদ্দারি করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোন এক সাহাবি মহিলা সেখানে বাজার করতে গিয়েছিল, তার সাথে অশালীন ব্যবহার করেছিল, বেয়াদবি করেছিল, এইভাবে তারা গাদ্দারি করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে এদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে। যাই হোক, তো বনু কাইনুকার যে অবস্থা হয়েছিল ইহুদিদের ওই অবস্থায় বনু নাদিরদের মাসাল, তাদের উদাহরণ হচ্ছে কেমন, কামাসালিল লাযীনা ক্বাবলিহিম, তাদের পূর্বে যে ইহুদি দল ছিল করিবান, এই নিকটে যাদেরকে নির্বাসিত করা হয়েছে তাদের মতোই, যাকু আবালা আমনিহিম, তাদের উপরিণতির আস্বাদন গ্রহণ করেছে, তারা যে বদমাইশি করেছিল, অন্যায় করেছিল, তার শাস্তি তারা গ্রহণ করেছে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে পরকালে। কামাসালি শয়তান, এদের আরেকটি উদাহরণ রয়েছে, আল্লাহ বলছেন এদের উদাহরণ হচ্ছে কামাসালি শয়তান, শয়তানের মতো। এই কাল আলীর ইনসান, শয়তান কি করে, মানুষকে বলে যে পাপ কর, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফরি করা, শিরক করা, কুফুরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কাফের হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, মুনাফিক হয়ে যায়, নামাজ যখন ছেড়ে দেয়, যখন হারাম কাজ করে, ফালাম্মা কাফারা কালা ইন্নি বারিউ মিনকা, তখন শয়তান বলে যে দেখো আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে, প্ররোচিত করে, অস্বস্থ মন্ত্রণা দিয়ে, জাহান্নামে ধাক্কা দিয়ে সরে যা, যে আরেকজনের পিছনে যাবে, যাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছে ওকে ছেড়ে দিয়ে আরেকজনের পেছনে লাগবে। ফালাম্মা কাফারা কাল ইন্নি বারিউ মিনকা, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার থেকে সম্পর্ক ছেড়ে ঘোষণা করছি, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের যে প্রতিপালক রব তাকে ভয় করি, আসলে ভয় করে না, কিন্তু এই বলে উদ্দেশ্য হচ্ছে যে সম্পর্ক ছেদের ঘোষণা করে। আল্লাহ বলছেন ফাকান আকেবা তাহমা, সুতরাং এই উভয়ের পরিণাম হচ্ছে, আকেবা মানে পরিণাম, উভয়ের কাজ শয়তান, এবং শয়তানের কথা শুনে যে পুকুরি করলো, পাপ করলো, হারাম কাজ করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, এই দুই যে দুই শয়তান এবং শয়তানের অনুসারী আনুগত্যকারীর পরিণাম হচ্ছে আন্নাহ মাফিন্না, এই উভয়ে জাহান্নামে অবস্থান করবে, খালেদাইনে ফিহা, এই জাহান্নামে চিরকাল বসবাস করবে, ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর এই হচ্ছে জালিমদের প্রতিদান, জালিমদের বদলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মপর্যালোচনা করতে বলছেন, নিজের হিসাব নিকাশ করতে বলছেন, ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সাহাবায়ে কেরামরা বলছেন যে যখন আল্লাহ পাক কোরআনে কারীম আয়াত নাযিল করতেন, ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, তখন আমরা কানকে একেবারে সজাগ করে দিলাম, কি বলা হচ্ছে, কারণ হয় আমাদের আল্লাহ পাক কোন আদেশ করছেন আর না হলে নিষেধ করছেন, আদেশ করছেন তা পালন করতে হবে, নিষেধ করেছেন সুতরাং বিরত থাকতে হবে, আর আমাদের সামনে নিজেও কোরআনের কারী সাহেব, আবুল সাহেব, আর তেলাওয়াতকারী, আগামী কামতের মাঝখানে তেলাওয়াতের অভাব নেই, কত যে আরাম কাজ করছি, আমার মসজিদ ভেঙে মসজিদ ঢোকার সময় বিড়ি সিগারেট, আমার বেরিয়ে বিড়ি সিগারেট, আর তাছাড়া যে কত হারাম কাজ রয়েছে। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, হে মমিন্না ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি দেখুক চিন্তা করে, ওয়ালতানজুর দেখুক আমার গায়েব শুনে, নাফসুর প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি অগ্রিম পাঠিয়েছে, আগামীকাল যেটাই আগামীতে হবে সেটাকে রদ বলা হয় আরবি ভাষায়, আগামীকাল মানে শুধু আগামীকাল মানে কালকের দিন নয়, বরং আগামীতে যা কিছুই হবে সেটা হচ্ছে আগামীকাল, আগামীতে মত হবে সেটা আগামীকাল, তার চোখের নিকটে আজকেও মত হয়ে যেতে পারে, কবরের জীবন, আগামীকাল হাসর বিচার দিবস, আগামীকাল কেয়ামত, জান্নাত জাহান্নাম সবকিছুই আগামীকাল। আগামীকালকের জন্য, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য, পুরুষের হাতে সহি সালামত পার হবে এর জন্য, নেকির পাল্লা ভারী করবে এই জন্য বলতান। প্রত্যেক ব্যক্তি দেখুন, চিন্তা করে মা কাদ্দামাত লেজাদ কি পাঠিয়েছ, নেকি পাঠিয়েছ না গুনাহ পাঠিয়েছ, মুক্তি পাবে না আজাবে ধরা খাবে, বলতান মা কাদ্দামাত লেজাদ। এই আয়াতে আত্ম পর্যালোচনার দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেকে নিজের হিসাব করেন। আপনার হিসাব আমি করতে পারবো না, আপনার স্ত্রী বন্ধু করতে পারবে না, আপনার বাবা মাও হিসাব নিতে পারবে, কতক্ষণ বাবা মায়ের চোখের সামনে থাকেন, চোখের আড়ালে কত পাপ করেছেন করছেন। সুতরাং প্রত্যেকে নিজের নিজের হিসাব করেন, জবাব আপনাকে আপনার দিতে হবে। ওয়ালা তাজির ওয়াজিরাতু উজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠবে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমার মতো আল্লাহকে ভয় করো, কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দ্বারা পাপ হবে না, বেঁচে থাকে সেই ব্যক্তি সংযত। আর যদি কখনো অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় অথবা শয়তানের কুমন্ত্রণে পদস্খলন ঘটে, পাপি ছিঁড়ে যায়, তাহলে কি করবে, তওবা করবে, ফিরে চলে আসবে, দ্রুত ফিরে আসবে, গুনাহের রাস্তাতে চলতে থাকবে না। যেমন রাস্তা জানা লোক ইচ্ছা করে রাস্তা ভুল করবে না, যাবেন রিয়াদ আর জুবাইল হাইওয়ে ধরে নিয়েছেন, খাবজিদ দিলে টাঙিয়েছেন, এটা কখনো হইতে পারে না। আর যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, হঠাৎ করে ভুলে গেছেন, রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে নিয়েছেন, তাহলে যখনই জানতে পারবেন যার রাস্তা তো ভুল করে দিচ্ছে, অন্যদিকে যাচ্ছে মনে হচ্ছে, তখন কি করবেন, দ্রুত ইউটার্ন খোঁজ করবেন যে কেমন করে ফিরতে পারি, কত তাড়াতাড়ি ফিরতে পারি, এই দিক দিয়ে ফিরলে ফিরতে পারবো না, ওই দিক দিয়ে ফিরতে পারবো, কোন দিক দিয়ে তাড়াতাড়ি ফিরতে পারি, এরা চেষ্টা করবেন। এর নাম হচ্ছে তওবা। তওবা মানে শুধু মৌখিক কলিমা পড়া নয়, বাক্য পড়া নয় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, এর নাম তওবা নয়। তওবা হচ্ছে অন্তর কি আল্লাহর দিকে ফিরিয়ে নেন, তারপরে জবান দিয়ে স্বীকৃতি দান করা, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি পড়া, আর কাজে বাস্তবে প্রমাণ করা যে আমি তওবা করে নিয়েছি, আমি আমার জীবনে সংশোধন করে দিয়েছি। আর এটা সেই ব্যক্তির পক্ষে সম্ভব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়াল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বারবার তাকওয়ার কথা বলেছেন, এবং যারা তাকওয়া অর্জন করেছে, যারা পরিষ্কার, যারা সংযত জীবনযাপন করে, আল্লাহ পাক তাদের সাথে বড় বড় ওয়াদা করেছেন, তাদের সাথে এলমের ওয়াদা করেছেন, এলম দান করবেন, উপকারী এলম জ্ঞান দান করবেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ায়াল্লামুকুমুল্লাহ, তাদেরকে হক বাতিল মাঝে পার্থক্য করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক বলেছেন ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদেরকে আল ফুরকান আল্লাহ দান করবেন, মানে হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে যে তৌহিদের রাস্তা কোনটি আর শিরকের রাস্তা কোনটি, সুন্নতের রাস্তা নবীর রাস্তা কোনটি আর বিদাতের রাস্তা আর কোনটি, কোনটি ফেরাত মুস্তাকিম আর কোনগুলি শয়তানের রাস্তা, এজাল্লাকুম ফুরকানা। আল্লাহ পাক গুনাহ খাতা মাফের ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি রুজির ওয়াদা করেছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে কোনো বিপদ আপদে পড়ো না কেন, আল্লাহ পাক তোমার জন্য মাখরাজ বের করে এক্সিট অবশ্যই বের করবেন, নিকাশ অবশ্যই তুমি পাবে আর তুমি কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ওয়াদা করেছেন মুত্তাকি পরহেজগারদের সাথে, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে কোরআন দিয়ে কাকে হেদায়েত করব, হুদাইল মুত্তাকিন, যারা সংযত, তাহলে হেদায়েতের ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে। সুতরাং অন্তরে সবসময় আল্লাহ পাকে ভয় রাখতে হবে, সংযত জীবনযাপন করতে হবে, যথাসাধ্য আমি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, ইচ্ছা করে পাপ করব আর পাপের রাস্তায় চলতেই থাকবো, পাপের উপর অটল থাকবো, এটা মুমিনের শান নয়, মুমিনের চরিত্র নয়। আল্লাহ পাক আমাদেরকে মুমিনের চরিত্র গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর বলেছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সম্যক জ্ঞানী, সূক্ষ্ম খবর রাখেন, খাবীর মানে সূক্ষ্ম যিনি খবর রাখেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা ভুলে যেও না, নিজে বলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ দিনকে ভুলে যেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে ভুলে যেও না, আল্লাহ পাকের প্রতি ঈমান এবং তার প্রতি যে বিশ্বাস তার দেওয়া আকীদাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফেরাউনের চরিত্র, কারুনের চরিত্র, নমরুদের চরিত্র, আবু জাহালের চরিত্র, ওইসব চরিত্র নিও না, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের চরিত্র, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের চরিত্র গ্রহণ করি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ পাকে ভুলে গেছে, আল্লাহ পাকে স্মরণ করা ভুলে গেছে, আল্লাহ পাকে জিকির আজকার ভুলে গেছে, ফরজ ওয়াজিবাত ভুলে গেছে, নামাজ যারা ছেড়ে দিয়েছে, নফসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছেন তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং তারা নিজেরাই আত্মভোলা হয়ে গেছে, আল্লাহাক তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছে। যখন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দিনকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দীকে ভুলে গেছে, আল্লাহ পাকের জিকির আজকার স্মরণ করাকে ভুলে গেছে, তখন তাদেরকে আল্লাহ আত্মভোলা করে দিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, সুতরাং এরাই হচ্ছে পাপাচারী, ফাসিক বিরুদ্ধাচরণকারী, নাফরমান, উলাইকা হুমুল ফাসিকুন। তারপরে আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনদের কথা, তাকওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, আর যারা আল্লাহকে ভুলে যায় তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। তারপরে বলছেন যে দুই দল কি আসলে হতে পারে, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, যারা তাকওয়া অর্জনকারী তারা জান্নাতি, ওই জাতি মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছে, তৈরি করা হয়েছে, আর যারা আল্লাহকে ভুলে গেছে তারা জাহান্নামী। তাই আল্লাহ পাক বলছে দুই দল সমান হতে পারে না, বলা আয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা লায়াস্তাবি সমান হতে পারে না, বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, ইহা দুনিয়াতে সমান হতে পারে না, আখেরাতে সমান হতে পারে, এটা ভাববেন না যে শুধু আখেরাতে, জান্নাতে যখন জান্নাতিরা চলে যাবে আর জাহান্নামে জাহান্নামিরা চলে যাবে তখন সমান হতে পারে না, এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে, কিন্তু দুনিয়াতে না না না, গণতান্ত্রিক পদ্ধতি ঠিক আছে, জান্নাতে জাহান্নামি সকলে সমান, ঠিক না? যারা গণতন্ত্রের দাওয়াত দেয় তারা তো এটাই মনে করে যে শুধু আখেরাতে জান্নাতি জাহান্নামি সমান হবে না, বাকি দুনিয়াতে জান্নাতি জাহান্নামি ফাসেক আল্লাহ ওলি সকলে সমান, সকলে সমান। চিন্তা করা উচিত তাদেরকে, আল্লাহ পাক দুনিয়ার কথাও বলেছেন, আখেরাতের কথা বলেছেন, সর্বস্থানের কথা বলেছেন। আপনার বাড়িতে পাঁচ ভাই আছে, তিন ভাই নামাজ পড়ে, দুই ভাই নামাজ পড়ে না, কি করে সমান হতে পারে, অসম্ভব কথা। আপনার ছয়টি ছেলে আছে, তিনটি ছেলে নামাজি, তিনটি ছেলে নামাজি, কি করে সমান হতে পারে, অসম্ভব কথা। আপনি ওই ছয় ছটাকে একই রকম মহব্বত করবেন, একই রকম ভালোবাসবেন, কখন হতে পারেন আপনার জন্য জায়েজ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী এবং জান্নাতিরা সমান হতে পারে না, আসহাবুল জান্নাহ হুম ফায়েজুন, কারণ জান্নাতিরাই তো হচ্ছে সফল কাম, কামিয়াব তারাই, ফৌজ মানে কামিয়াবি, সফলতা, আর ফায়েজুন মানে যারা কামিয়াব হয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করেছেন, এই কোরআনে কারীম দিয়ে তাকওয়া অর্জন হলো না, অধিকাংশ লোক আত্মভোলা হয়ে গেল, অধিকাংশ লোক আল্লাহকে ভুলে গেল, আল্লাহর দিনকে ভুলে গেল, আল্লাহর বিধানকে ভুলে গেল। অথচ এই কোরআন যদি আল্লাহ পাথরের উপর নাজিল করতেন, কোরআনে কারীম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড় পর্বত মালার উপর নাজিল করতেন তাহলে তার অবস্থা কি হতো তা শুনো। আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে কোন পাহাড় পর্বতের উপর নাজিল করতাম, লড়াই তাহু খাসিয়া, তো অবশ্যই সেই পাহাড়কে দেখতে খাসিয়া বিনীত, মোতাফাদ দেয়া এবং বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ, সেই পাথর শক্ত পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর তোমার হৃদয় যে মানুষ, তোমার হৃদয় পাথরটা এত শক্ত যে তোমার অন্তরে বিনয় আসলো না, তোমার অন্তরে বিনয়ী হল না, তোমার অন্তর বিদীর্ণ হল না, নরম হল না, আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে আসলে না, কোরআনের প্রতি ইমান নিয়ে আসলে না, এত শক্ত তোমার দিল। আল্লাহ পাক বলছেন যে এই পাহাড়কে দেখতে বিনীত হাসিয়ান, মুতাসাদ্দিয়ান এবং বিদীর্ণ, মিন খাশিয়াতিল্লাহ, কি জন্য? আল্লাহর ভয়ে। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাসি, আল্লাহ যদি নাযিল করতেন পাহাড়ের উপর মানে কি, অর্থাৎ পাহাড়কে যদি আল্লাহ প্রাণ দিতেন আমাদের মতো, আর পাহাড়কে প্রাণ দেওয়ার পরে বলতেন যে পাহাড় যেমন মানুষ জিনকে আমি এই দায়িত্ব দিয়েছি যে শরীয়ত পালন করবে, কোরআনের কোরআনের আলোকে জীবনযাপন করবে, পাহাড় তোমাকে কোরআনের আলোকে জীবনযাপন করতে হবে, তাহলে পাহাড়ের মতো শক্ত পাথর কি হয়ে যেত, বিনয়ী হয়ে যেত, আল্লাহ পাকের দরবারে খুশি খুশি করত এবং আল্লাহর ভয়ে ফেটে যেত এবং ঝর্ণা প্রবাহিত হইত। কিন্তু আমাদের চোখ দিয়ে ঝর্ণা প্রবাহিত হল না, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি আনতেন না, সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করেন, তার দিন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস, আর এই রকম দৃষ্টান্তগুলি আমি মানুষের জন্য বর্ণনা করে থাকি, এই নাযরিবু দারাবায়াজরে মানে বর্ণনা করা, এখানে আর দাঁড়াবার আর একটি অর্থ হয় মারা, তাই না? দাঁড়াবে এদ্রব মানে কি? মার দেওয়া। আর দাঁড়াবে এদ্রব এখানে নজরেব মানে হচ্ছে বর্ণনা করা, নজরেব হল মানুষের জন্য আমি দৃষ্টান্ত বয়ন করে থাকি। কোরআনে কারিম দাঁড়াবা আরেকটি অর্থে ব্যবহার হয়েছে, কি বলতে পারেন? সফর করা, ভ্রমণ করা। যখন তোমরা আল্লাহর রাস্তায় কোথাও ভ্রমণ করবে, সফর করবে, তাহলে সফরের অর্থ আল্লাহ পাক আরবি ভাষায়, আরবি ভাষায় এত আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্য রেখেছেন যে একটি শব্দ অনেকগুলি অর্থ দিতে পারে। একটি শব্দ ক্ষেত্র বিশেষ আলাদা আলাদা অর্থ, একই রকমের অর্থ করবে পাবে না। অতিরিক্ত নাম কালো এই উদাহরণগুলি আমি কি মারের অর্থ করা যাবে, সফরের অর্থ করা যাবে, কিন্তু আমি বর্ণনা করি। ধরাব আল্লাহ মাসালান, আল্লাহ পাক দৃষ্টান্ত বয়ন করেছেন কোরআনে কারিম। আল্লাহ পাক এই আয়াতে শুধু না, তবে আয়াত আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক এই দৃষ্টান্তগুলি, এই উদাহরণগুলি, উপমাগুলি বর্ণনা করেন লাআল্লাহুম্মাতাফাক্কারু, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা চিন্তা করে যে পাহাড়কেও যদি আল্লাহ শরীয়ত মানার দায়িত্ব দিত, নামাজ পড়ার দায়িত্ব দিত আর প্রাণ দিত, তাহলে আল্লাহর ভয়ে ফেটিয়ে ঝর্ণা প্রবাহিত হইতো পাহাড় থেকে। আর আমার চোখ দিয়ে সারা জিন্দগি নামাজ পড়ে কখনো কান্না আসলো না। আর যদি মুশরিক হয় তাহলে মসজিদে তো কান্না জীবনেও আসলো না, লাইলাতুল কাদারেও কান্না আসলো না, তাহাজ্জুদেও কান্না আসলো না, কিন্তু কবরে সেজদা করতে গিয়ে কান্না আর রাত থামতেই পারে না। আশ্চর্য কথা, লাল নিয়ে কারণ যাতে তারা চিন্তা করে দেখে। আল্লাহ পাক তারপরে আয়াতে গুলিতে দুটি আয়াত রয়েছে, এই আয়াত বা তিনটি আয়াত রয়েছে, এই তিনটি আয়াতে একুশ, বাইশ, তেইশ, চব্বিশ আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর নাম এবং বেশ কিছু গুণবাচক নাম, আল্লাহ পাকের জাতি নাম হচ্ছে আল্লাহ এবং গুণবাচক নাম বাকিগুলো, সেই নামগুলির কাছাকাছি পনেরোটি নাম উল্লেখ করেছেন। আর এছাড়াও বেশ কিছু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর উল্লেখ করেছেন। এই আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যে আয়াতগুলিতে রয়েছে এগুলি হচ্ছে আল্লাহ পাকের ইসমে আজম মহান নাম। ইসমে আজম মানে কোন বিশেষ গুপ্ত নাম নয়, যে নাম যে জেনে নিল, সে আকাশে উড়ে গেল, সে ওলি উল্লাহ হয়ে গেল, আল্লাহর ওলি ছাড়া খাস হল, খাওয়াতুল খাস ছাড়া কেউ জানে না, এগুলো সব ভ্রান্ত আকিদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম মহান নাম এই আয়াতগুলিতে রয়েছে। আল্লাহ পাকের ইসমে আজম মহান নামগুলি আয়াতুল কুরসিতে রয়েছে, এই জন্য মহান আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসিকে। এখানে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ কিছু গুণবাচক নাম রয়েছে। মহান আল্লাহ ইশাদুহু আল্লাহ, আল্লাহ তো সেই জাতের নাম, সেই সত্তার নাম যিনি আল্লাহ, আল্লাহ মানে যিনি মাবুদ, বারহাক সত্যিকার অর্থে উপাস্য, একমাত্র এবাদত বন্দেগী, হক এবাদত বন্দেগী আল্লাহ পাকের হয়। আল্লাহ ছাড়া কারো এবাদত, কারো পূজা, কারো উপাসনা সব হচ্ছে বাতিল। যার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আলেমুল গায়ব ওয়াস শাহাদা, যিনি অদৃশ্য, গায়ব মানে অদৃশ্য আর শাহাদা মানে দৃশ্য, যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান সম্পর্কে মহাজ্ঞানী যিনি। আর তারপরে আল্লাহ বলছেন হুয়ার রহমানুর রহিম, এবং তাঁর একটি নাম হচ্ছে রহমান, পরম করুণাময়। তাঁর একটি নাম হচ্ছে রহিম, অতি দয়ালু। আল্লাহ সেই সত্তার নাম যার ছাড়া কোন সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু কালিমা তাইয়্যিবা, এটা বলছে লা ইলাহা ইল্লাহু মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল মালিক, যিনি অধিপতি, যিনি সমস্ত বাদশার বাদশাহ, আল মালিক। আর মালাক যদি পড়েন পার্থক্য কি, লামের কাতরা দিলে মালিক হয়, মালিক মানে বাদশাহ, মালিক মানে হচ্ছে অধিপতি, আর মালাক মানে হচ্ছে ফেরেশতা। মালাকের জমা বহুবচন হচ্ছে মালাইকা, আর মালিক বাদশাহ যে এর বহুবচন হচ্ছে মুলুক, মুলুক। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন আনা মালিক, আমি সমস্ত বাদশার বাদশাহ। আর আইনাল মুলুক, আইনা মুলুকুল, আর জমিনের যারা রাজা বাদশাহ ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, কোথায় তারা, কোথায় তারা? আসো আল্লাহর সামনে হাজির হও, ইবাদত বন্দেগী করেছ কিনা, আল্লাহর আনুগত্য করেছ কিনা, জবাব দিতে হবে আজকে বাদশাহদেরকে, আজকে রাষ্ট্রপতিদেরকে জবাব দিতে হবে, আজকে প্রধানমন্ত্রীদেরকে জবাব দিতে হবে। আসো আইনা মুলুকুল, আর কোথায় দুনিয়ার বাদশাহ, জমিনের বাদশাহরা, রাজারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করছেন যে হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক, যিনি অধিপতি। আল কুদ্দুস যিনি অতি পবিত্র, আসসালাম যিনি শান্তির আধার, যিনি নিজেও শান্তি আর শান্তি দানের ফলা এবং যিনি শান্তির শান্তি দানকারী, একমাত্র শান্তি দানকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সাহাবায়ে কেরামরা প্রথম আত্মাহাত বলতে গিয়ে আত্মাহাত বৈঠকে বসে ওকে আসসালাম আল আল্লাহ, শান্তি হোক আল্লাহর উপর, হ্যাঁ আসসালাম আল আন্নবী, হ্যাঁ আসসালাম আল জিব্রাইল মিকাইল ইসরাফিল, এইরকম বলতেন প্রথম দিকে। নবী করিম স্যার বললেন যে না, ইন্নাল্লাহ আসসালাম, আল্লাহই তো শান্তির আধার, সালাম আর সালাম। সুতরাং আল্লাহ পাকের উপর শান্তি পেশ করতে হবে না, শান্তির দোয়া কাকে দিতে হবে, মানুষকে দিতে হবে যারা শান্তির মোহতাজ মুখাপেক্ষী। সুতরাং বলো আত্মাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর ক্ষেত্রে সালাম বলো, ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা, নিজের ক্ষেত্রে বলো আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, যত নেক বান্দা দুনিয়াতে রয়েছে আল্লাহ তাদের উপর শান্তি বর্ষিত করো। এইভাবে তোমরা সালামের দোয়া করো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত শিখিয়ে দিলেন। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আল কুদ্দুস, অতি পবিত্র, কুদ্দুস মানে বাইতুল মুকাদ্দাস বলা হচ্ছে, মানে পবিত্র ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস করবেন না, বাইতুল মুকাদ্দাস। আর আরেকটি উচ্চারণ হচ্ছে বাইতুল মাকদেস করা যেতে পারে, বাইতুল মাকদেস, এই দুটি উচ্চারণ সহি, আর বাইতুল মুকাদ্দাস যারা লিখে বা বলে তারা ভুল বলে। আল্লাহ পাকের নাম হচ্ছে কুদ্দুস, আসসালাম আল্লাহ পাকের নাম, আল মুমিন আল্লাহ পাকের নাম হচ্ছে মুমিন, মমিনের একাধিক অর্থ, এক মমিন আমরা মমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি তারা হচ্ছে মমিন। হ্যাঁ এই মমিন মানে কি, এই মমিন মানে হচ্ছে ঈমান মানে তাসদিক বিশ্বাস করা, আর মমিন মানে হচ্ছে বিশ্বাসী, ইয়া ইয়াল মুমিনুন মানে হে বিশ্বাসীরা, আর এদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, যারা আল্লাহকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, তকদিরকে অবিশ্বাস করে, নামাজকে অবিশ্বাস করে, আল্লাহর দিনকে অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, নবীকে অবিশ্বাস করে, অবিশ্বাস করে, তারা কাফেরুন, ইয়াইহাল কাফেরুন, তাহলে মুমিনুনের বিপরীত হচ্ছে ইয়াইহাল কাফেরুন, কাফেরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুমিন, এর অর্থ কি, এই মুমিনের অর্থ এক অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী, এক অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী। তাফসির কাগজ তাফসির করেছেন, তাদের নাম ধরে তাফসির গুলো পড়ে শোনাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, হ্যাঁ হাবুরুল উম্মাহ বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি খাস দোয়া দিয়েছিলেন তাকে, তিনি তাফসির করতে গিয়ে বলেছেন আম্মানা খালকাহু মিন আইয়াযিলমাহুম, আল্লাহ পাক নিরাপত্তা দান করেছেন তার বান্দাদেরকে যে তাদের উপর কোনো জুলুম করবেন না, কোরআন আল্লাহ ওয়াদা করেছেন না, ওয়া মা আনা বিযাল্লামিন লিলাবি, আমি কোন বান্দাকে জুলুম করবো না, সেটা কথা আল্লাহ বলেছেন। হ্যাঁ অমল্লাহ ইউরিদু জুলমান লিল আলামিন, বিশ্ব জাহানের উপর আর কারো উপর আল্লাহ পাক জুলুম করবেন না, না কোন কাফের উপর জুলুম করবেন, আর না কোন পাপিষ্টের উপর জুলুম করবেন, না কোন সতলোকের উপর জুলুম করবেন। সতলোকের উপর জুলুম হচ্ছে যে যতটা সে সৎ হল ততটা তাকে দেওয়া হলো না, আর কাফের উপর জুলুম হচ্ছে যে যতটা সে পাপ করেছে তার বেশি তাকে শাস্তি দেওয়া, এইরকম জুলুম হচ্ছে যে একজন পাপ বেশি করেছে তারপর কম শাস্তি, এটাও জুলুম, জুলুম নয়। এখন আসামিকে যদি এমনিতে আর সোর্সের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, এটা জুলুম হলো না সরকারের, আর তা করছে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে এইরকম, নিজের দলের লোক সুতরাং অসুবিধা না, তারা থেকে একটা টেলিফোনের মাধ্যমে ছাড়িয়ে দেওয়া হইলো তাকে, এটাও ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন আল্লাহ পাকের নাম মানে তিনি নিরাপত্তা দানকারী, কারো প্রতি নিয়ে জুলুম করে না, প্রত্যেককে আল্লাহ পাক নিরাপত্তা দান করেছে, নিরাপত্তা দান করে, যে যেমন আমল করবে কর্ম করবে তার অবশ্যই পাবে, কারো জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। আর আরেকটি অর্থ কোন কোন তাফসীরকারগণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইবনে যায়েদ বলে এক মুফাসসির বলছেন সাদাকা ইবাদাহুল মুমিনিনা ফি ঈমানিন বিহি, মুমিন মানে সত্যায়নকারী, তাহলে বাংলায় হয়ে গেল, কেমন সত্যায়নকারী, বান্দারা যে আল্লাহর প্রতি ঈমান নিয়েছে তাদের ঈমানের আল্লাহ পাক সত্যায়নকারী, ঠিক আছে তোমরা ঈমান নিয়ে এসেছো। আল মুমিন এক অর্থ করলাম নিরাপত্তা দানকারী, আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন বান্দার কারো উপরে জুলুম করবেন না তিনি, আরেক অর্থ হচ্ছে যে মুমিনরা তার প্রতি ঈমান নিয়েছে আল্লাহ পাক তাদের ঈমানের সত্যায়ন করবেন, তসদিক করবেন যে ঠিক আছে তোমরা ঈমান নিয়ে এসেছো, এটা ফেলে দেবেন না যে মুনাফিকদের সারিতে নিয়ে গিয়ে দাঁড় করে দেবেন, তা করবেন না, আল্লাহ পাক তাদের ঈমানের সত্যায়নকারী। তারপরে আল মুহাইমিন, আল্লাহ পাকের নাম হচ্ছে মুহাইমিন। মুহাইমিন মানে কি কে বলতে পারেন? আরবিতে হাইমানা ইউহাইমিনু হাইমানা তানফাহু মুহাইমিন, হাইমানা বা তার করো রোবাই। যারা গ্রামার বুঝেন মাদ্রাসা পাবক তাদের জন্য কি বললাম। তো মুহাইমিন আল্লাহ ইসিম ফাইলের থেকে, যেমন মুহাইমিন ইসিম ফাইলের থেকে, মুহাইমিন মানে হচ্ছে সংরক্ষণকারী। মুহাইমিন মানে হচ্ছে সংরক্ষণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর নিয়ন্ত্রণ করেন এবং সংরক্ষণ করেন। আল্লাহ পাক কোনো কাউকে নষ্ট করে দেন না, কোনো কিছুকে নষ্ট করে দেন না। আল্লাহ পাক রব্বুল সব কিছুকে সংরক্ষণকারী। যেমন বান্দাকে সংরক্ষণকারী, তেমন বান্দার আমলও সংরক্ষণকারী। আপনি ভালো আমল করেছেন তার সংরক্ষণ রয়েছে, সবকিছু সংরক্ষিত রয়েছে। আল্লাহ পাকের এই নাম আল মুহাইমিন, তিনি সংরক্ষণকারী। এইরকম যিনি সংরক্ষণকারী, সংরক্ষণ যদি সত্যিকার অর্থে করেন তাহলে আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোন শক্তি নেই, না ছিল না এখন আছে না কেমন পর্যন্ত কোন শক্তি হতে পারে সায়েন্স টেকনোলজি দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা দিয়ে কিছু ছিনিয়ে নেবে। সংরক্ষণকারী তিনি আল্লাহ পাক, এই জন্য মুহাইমিন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার যতই বড় শক্তি হোক না কেন সংরক্ষণকারী নয়, কোন একদিন তার পতন ঘটতে পারে। নিজের ক্ষমতার সংরক্ষণকারী নাই, নিজের নেতৃত্বের সংরক্ষণকারী নাই, নিজের দেশের ধন সম্পদের সংরক্ষণকারী নাই, খনিজ সম্পদের সংরক্ষণকারী নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সংরক্ষণকারী। এই হচ্ছে আল্লাহ পাকের নাম আল আজিজ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, তিনি আজিজ অর্থাৎ হ্যাঁ পরাক্রান্ত বা পরাক্রমশালী, অথবা বলতে পারেন সর্বজয়ী। আজিজ যিনি সবার উপর জয়ী হতে পারে, তার উপর কেউ জয়ী হতে পারে না, অথবা তাকে কেউ হারাতে পারে না। আজিজ সর্বজয়ী। আজিজের এর আগে আরো কয়েকটি অর্থ বলেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য। আমরা মানুষকে আজিজ বলি, হ্যাঁ মানুষ আজিজ বলি না, লেখা থেকে দেখবেন বাস স্ট্যান্ড লেখা থাকে এখানে, অথবা এয়ারপোর্টে থাকে আজিজের রাকিব, ডিয়ার প্যাসেঞ্জার আজিজের রাকিব। তা আজিজ মানে ডিয়ার, প্রিয়। আজিজ মানে প্রিয়। আমার দেশের লোকেরা যে আজিজুর রহমান বা আজিজুল হক মানে আল্লাহর প্রিয়, এই অর্থে আজিজ ব্যবহার করে থাকে। কিন্তু যখন বলে আব্দুল আজিজ অর্থাৎ যিনি সর্বজয়ী, যিনি পরাক্রান্ত, তার বান্দা, তাহলে আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, তখন আল্লাহ পাকের এই আজিজের নাম হবে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত। আর যখন আপনি অন্য কোন কাউকে আজিজ বলবেন তখন প্রিয়ের অর্থে ব্যবহার করবেন। আল জব্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে জব্বার। জাবারা ইয়াজবুরু থেকে জব্বার, দুই সেজার মাঝখানে একটি দোয়া বুঝতে পারছি, আল্লাহ ফিল্লি ওরহামনি ওয়াহদানি ওয়াফিনি ওয়ারজুকনি, আর কোন কোন রেওয়ায়েতে ওয়াজবুরনি আছে, ওয়াজবুরনি আল্লাহ আমার ঘাটতি পূরণ করো। এই ওয়াজবুরনি মানে আমার যে ত্রুটি অভাব রয়েছে আল্লাহ তুমি ঘাটতি পূরণ করো, কোনো ঘাটতি থাকলে আল্লাহ তুমি ঘাটতি পূরণ করে দাও। আমার মধ্যে যে কোনো ঘাটতি থাক, দুর্বলতা থাক, অভাব থাক, আল্লাহ তুমি পূর্ণ করে দাও। অজগরণী তো এই অর্থ নেওয়া যেতে পারে আল জব্বার। তাহলে এর অর্থ হয়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ঘাটতি পূরণকারী, বান্দার মধ্যে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি যদি ইমান থাকে আর কিছু নেক আমল থাকে, ইমানে যদি সত্যতা প্রমাণ করে, তাহলে আল্লাহ পাক তার রহমত দিয়ে ঘাটতি পূরণ করবেন না পূরণ করবেন না? তখন তার রহমতে অনেক লোকের নাম দেবেন যাদের কোন ছিল, কিন্তু আল্লাহ পাক মাফ করে দেবেন রহমতে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দিয়ে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, অথচ তার বড় শাস্তি ছিল, আল্লাহ পাক রহমতে তাকে আল্লাহ পাক মাফ করেছেন। এই অর্থ নেওয়া যেতে পারে। আর জব্বারের আর একটি অর্থ হয় যেটা হচ্ছে প্রসিদ্ধ, এই তিনটি অর্থে বেশি প্রসিদ্ধ আল্লাহ পাকের নামের ক্ষেত্রে যে অর্থ। জব্বার মানে যিনি জবরদস্ত, উর্দু ভাষায় জব্বার অর্থাৎ যিনি যা কিছু করতে চান অপ্রতিরোধ, বাংলা বলতে পারেন অপ্রতিরোধ, যাকে কেউ প্রতিরোধ করতে পারে না। একজন এমন শাসক আসলো যার সামনে সারা দুনিয়া যদি এক হয়ে যায় কেউ থামতে পারল না, কেউ হচ্ছে অপ্রতিরোধ, কেউ প্রতিরোধ করতে পারল না। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম হচ্ছে জব্বার, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরতে যদি কিছু করতে চান তাহলে কেউ তা প্রতিরোধ করার ক্ষমতা রাখে না, সুনামি আল্লাহ পাঠালেন, আছে কোন ক্ষমতা যে আগে থেকে জানিয়ে দেবো আর তারপরে সুনামি আসতেই দেবো না, এমন বাদ দেবো যে সুনামি আসতেই দেবো না। নূহ আলাইহিস সালামের বন্যা আসলে এমন কোন শক্তি আছে থামতে পারবে? ভূমিকম্প আরো কিছু যে কোন আজাব আল্লাহ পাকে আসুক, যখন বৃষ্টি হচ্ছে না, না বৃষ্টি নিজের ক্ষমতায় নামিয়ে নেব, আল্লাহ পাক জিকাল্লা দি অপ্রতিরোধ। এই হচ্ছে জাব্বারের অর্থ। তারপরে আল্লাহ পাকি বলছেন আল মুতাকাব্বির, আল্লাহ পাকে কি নাম হচ্ছে আল মুতাকাব্বির, তাকাব্বুর মানে হচ্ছে গৌরব বা গর্ব। তো সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন গৌরবের অধিকারী, গৌরব করা কার অধিকার? আল্লাহ পাকের অধিকার, মানুষের অধিকার নাই। কারণ আপনাকে আপনার কাছে যা কিছু আছে যা নিয়ে গৌরব করবেন সেটা আপনার নাই, কার দান? আল্লাহর দান। তাহলে যিনি দান করেছেন তার গৌরব, আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছেন এটা আপনার নাই, বিদ্যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনার ভাইকে দেয়নি, দেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে আল্লাহ পাক দেননি, তাহলে সেটা আপনার নাই। সুতরাং এই যে গৌরব মানুষ করে, এই গৌরব আসলে অপরের জিনিস নিয়ে করে, নিজের জিনিস নেই, নিজের কিছুই নেই, আমাদের কমের নিয়ম আছে আমিন আল্লাহ যা কিছুই আছে নিয়াম কার? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আসলে তো গৌরব বয়ান করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি দিয়েছ, আল্লাহ নাহলে আমার কোনো ক্ষমতা ছিল না, আর অপরের জিনিস নেই আল্লাহ পাকের জিনিস নিজের অহংকার করা গৌরব করা, এ তো হচ্ছে বড়ই বেকুবি। এই জন্যই আল্লাহ পাকের কাছে মহাপাপ হচ্ছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা গৌরবকারী যারা অহংকারী তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, বরং ধ্বংস করে দেন, ভবিষ্যৎ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত গৌরবের অধিকারী এই মুতাকাব্বির মানে। সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে দোষ থেকে মুক্ত, তার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ মানে তার পবিত্রতা ঘোষণা করি, আম্মায়ুশেকে ওই সব থেকে যা মানুষ করে থাকে শিরক, তাদের শিরক থেকে, মানব জাতির শিরক থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, মানুষের শিরক থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পার্টনার থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত। আল্লাহ পাক কারো শরীক চান না, কোন পার্টনার চান না, কিন্তু আমাদের শরীক রয়েছে, আমরা শরীক ছাড়া চলতেই পারবো না। আমাদের স্ত্রী যদি শরীক না, আমাদের জীবন অসম্পূর্ণ, অশান্তির জীবন। প্রবাসী ভাইয়েরা ভালো করে বুঝতে পারছেন না, পারছেন না তাই না? কি পারফেক্ট জীবন মোটামুটি ছিল স্বামী স্ত্রী নিয়ে বাড়িতে, যদিও ডাল ভাত খেতেন, আর এখানে ডেলি ডেলি গোস্ত খেয়ে অসম্পূর্ণ অশান্তির জীবন। তাহলে দেখেন এখানে আমাদের শরীর লাগছে, আমার ছেলে মেয়ে শরীর খাওয়া লাগছে, না হলে একা সামলাতে পারছেন না আপনি, বিশেষ করে একটু অসুস্থ হয়ে গেলে এই বাবা তুমি চলো আমাকে একটু হাসপাতাল দিয়ে চলো, ওইভাবে। আর যদি ছেলে বড় না থাকে, গ্যাস নিয়ে আসো, পানি নিয়ে আসো, ভাই কোনো ভাইকে ধরতে হবে, আমি পারছি না, তাই না? ইত্যাদি ইত্যাদি সমস্ত কিন্তু আমরা মোহতাজ, শরীর ছাড়া আমরা চলতে পারি না। নিজে যদি চাষি হন তাহলে আপনি তাঁতির মুখাপেক্ষি, আর যদি তাঁতি হন কাপড় যদি বানাতে পারেন তাহলে আপনি চাষের মুখাপেক্ষি, ব্যবসায়ী হইলে চাষের কৃষকের মুখাপেক্ষি, সব শরীর ছাড়া আমরা চলতেই পারি না। কিন্তু আল্লাহ ফাকরাবুল সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র শরীর থেকে, আল্লাহর কোন শরীর লাগে না। আল্লাহ ফাকরাবুল আলমিন কুল বললেই সব কিছু হয়ে যায়, আল্লাহ ফাকরাবুল আলমিনের কোন অংশীদার লাগে না। হু আল্লাহ, আল্লাহ সেই সত্তার নাম যিনি আল খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ পাকের কি নাম হচ্ছে? আল খালেক। সুতরাং খালেক ভয় বলবেন না। মিস্টার খালেক কেমন আছেন? জাহিল। হ্যাঁ, মিস্টার রহমান, শেখ রহমান, জাহিল। যদিও আলেমের মুখ দিয়ে বলে, ও যদিও বক্তার মুখ দিয়ে বলে, শেখ রহমান আবার কি জিনিস? আরে আদবের সাথে বলেন, আল্লাহর নামের সাথে আদব করেন, সেই ব্যক্তির সাথে আদব থাকা নাই তার, আল্লাহর নামের সাথে আদব করে বলেন, আব্দুর রহমান বলেন, সে রহমানের বান্দা হইতে পারে, নাফরমান বান্দা হইতে পারে, কিন্তু সে রহমান কি করে হইতে পারে? মিস্টার রহমান, শেখ রহমান, আশ্চর্য কথা। আল বারি, যিনি বানা ইব্রাহিম মানে উদ্ভাবন করা, আল বারি যিনি উদ্ভাবনকারী, তাহলে সৃষ্টি করা আল খালেক আর হচ্ছে আল খালেক আর বারি, দুটোতে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে। খালকের অর্থ হচ্ছে সুপরিমিত করা। আমরা অনেক সময় পরিকল্পনা নিই যে এই কাজগুলি এক বছরের মধ্যে করবো বা আমার লাইফে করব, কিন্তু করে উঠতে পারি না, তাই না? বাস্তবে করতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খালেক অর্থাৎ সুপরিমিত করেন, পরিকল্পনা এ এই হবে, আল্লাহ পাক তাকদীর নির্ধারিত করেছেন হবে, আর তাতে কোন রকমের ঘাটতি হবে না, যা আল্লাহ সুপরিমিত করেছেন খালক হিসাবে তা অবশ্যই হবে হবে। এর নাম হচ্ছে বাড়ি হওয়া, আল্লাহ পাক বাড়িও। আমরা বিশেষ করে আমাদের ভিলেজে কাজ করি, এক বছর আমাদের পরিকল্পনা থাকে এতগুলি আলোচনা করব, এই বিষয়গুলি আলোচনা করব, আর তারপরে এই বছরের মধ্যে এই এই কাজগুলি সারবো। অনেকে রয়েছে বড় বড় কোম্পানি, আরো বড় বড় প্রজেক্ট রয়েছে, এই বছরে এতটা প্রোডাকশন করবো, এই করবো, সেই করবো, কিন্তু সেখানে দেখা গেল যে কিছু করতে পারবো না, অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক এবং বাদিও, তিনি সুপরিমিতকারী, পরিকল্পনাও তার, এবং তিনি বাস্তবে সৃষ্টিকারী, আল বাড়ি বা বাড়ি মানেও সৃষ্টি করা। কিন্তু এই সৃষ্টি করার এই দুই উদ্ভাবন নেওয়ার অর্থ বাড়ির করবেন উদ্ভাবনকারী, আর মুসাউবির এবং যিনি আকার আকৃতি দানকারী। তসবির মানে হচ্ছে ছবি, ছবি ছবি শব্দ যখন আসলো তখন এটি কথা মনে পড়লো, ছবি শব্দ জানেন কোন ভাষা? হ্যাঁ, আরবি, ছবি, ছবি আরবি থেকে বাংলায় গেছে, আরবিতে শব্দটা ব্যবহার হয় না, বাংলায় এখন ব্যবহার হয়। ছবি আসলে ছিল সবি, শিন বা ইয়াহা সবি, মন্তা সব্যাহাবে কমিন কমামিন, যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে। হ্যাঁ, তা আপনার ছবি আপনার সাদৃশ্য, তাই না? তো সবিকে সকে ছ পড়া, সালামকে সালাম লেখা তো আছেই, মানে ওই সবিকে তখন কি করে দেওয়া হয়েছে, ছবি বানিয়ে দেওয়া হয়েছে, ওইদিকে হাঁকা পেঁপের হালকা করে দেওয়া হয়েছে, আর শিনকে ছ করে দেওয়া হয়েছে, ছবি বানিয়ে দেওয়া হয়েছে। আসলে শব্দ আসলে আরবি, আরবি থেকে বাংলায় গিয়েছে, আর বাংলাতে প্রসিদ্ধ হয়েছে, আর আরবিতে ফুরা বলা হচ্ছে ফটোকে, তাই না? অথচ সুন্দর আরবি, প্রাচীন যুগে সবিহ বলা হইত, প্রথম ছবিকে সুরা বলা হতো না, সবিহ বলা হইত, আর ওখান থেকে আমরা নিয়েছি ছবি। আল মুসাউর যিনি আকার আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা, এবং সে আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলি নাম রয়েছে, আল আসমা নাম রয়েছে, আল হুসনা মানে সুন্দর সুন্দর নাম রয়েছে। ইসাদ্দেহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রান্ত, এবং তিনি হেকমতের মালিক, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে সব ভাইরা হজে যাবেন হজ করার তৌফিক দান করেন, হজ করে সহি সালামত ফিরে আসার আপন আপন বাড়ি পর্যন্ত তৌফিক দান করেন, আবার হজ করে ইনশাআল্লাহ তাআলা আমাদের তাফসীরের সিলসিলা শুরু হবে সূরা মুজাদালা থেকে। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।